শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলের জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরগুজার হলাম। আজকের এই মাহফিল আমাদের সমাজের প্রচলিত কোনো মাহফিল নয়। আজকের এই মাহফিল থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় আছে, এটা একটা ক্লাস হিসাবে মনে করতে হবে। আমি আপনাদের সকলের মুখস্থ একটা সূরা পাঠ করেছি, এই সূরাটার আলোকে কিছু আলোচনা করব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করেন। ওয়াজ মাহফিল আমাদের দেশে যত বেশি হয়, পৃথিবীর অন্য কোন দেশে এই ধরনের মাহফিলের কোন সিস্টেম আছে বলে আমার জানা নেই। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশে যেরকম চলছে, বিশ্বের অন্য কোন দেশে, বিশেষ করে আরব দেশগুলোতে এই সিস্টেমে মাহফিল হয় না। ওই দেশে মাহফিল করতে হলে যে মাহফিল করবে, ওয়াজ করবে, তাকে ধর্ম মন্ত্রণালয় থেকে পাস নিতে হবে, নতুবা যদি কেউ আন্দাজে ওয়াজ করা শুরু করে পুলিশে ধরে নিয়ে যাবে, তোকে পারমিশন দিয়েছে কে, তোর কি ডিগ্রি আছে। আর আমাদের দেশে মাশাআল্লাহ হিন্দুর থেকে মুসলিম হল এসে ওয়াজ শুরু করে দেয়, কোরআন হাদিসের কোন এলেম তার নাই, একজন লোক মুসলিম হয়েছে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু সে ওয়াজ করার যোগ্যতা পাইল কোথায়? কোরআনুল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দান করেছেন একটু ভূমিকা আলোচনা করে তারপরে মূল আলোচনা আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ থাকলে কি সবাই দেখে? কেন দেখে না? না অন্ধ তা না, চক্ষু ঠিক আছে, পাওয়ারও ঠিক আছে, এরপরেও মানুষ চোখ থাকলেই দেখবে না, বরং চোখ থাকার জন্য, চোখ দিয়ে দেখার জন্য আপনি যে জিনিসটা দেখবেন তার উপরে আলো পড়তে হবে। কি পড়তে হবে? চোখ দিয়ে দেখার জন্য আলোর প্রয়োজন আছে। দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় মোমবাতির আলো, তারকার আলো, চাঁদের আলো, বিদ্যুতের আলো, কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তোমার চক্ষু যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না, ঠিক কিনা? আলো না হলে দেখা যাবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু। কিছু চক্ষু? বিবেক বুদ্ধির চক্ষু, আকল। এটা দিয়েছেন মূলত আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কিন্তু এটা জ্ঞান থাকলেই চলবে না, এই জ্ঞান চোখের সামনে একটা আলোর প্রয়োজন, সেই আলোর নাম হচ্ছে আল কোরআনুল কারীম। জয় বল সুবহান। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে, আলো আগমন করেছে। এই আলো যদি না থাকে, কোরআনের শিক্ষা যদি না থাকে, যত বড় জ্ঞানী বিজ্ঞানী হোক সে আল্লাহর পরিচয় খুঁজে পাবে না। ডারউইনের নাম আপনারা শুনেছেন, একজন বিজ্ঞানী ছিল, জ্ঞান বিজ্ঞানে তার কমই ছিল না, কারণ যদি বোকা হতো তাহলে বিশ্ববিদ্যালয়ে তার মতামত পড়ানো হতো না। এখনো তার মতামতগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এই লোকটা মানুষ কেমনে সৃষ্টি হল তার একটা মতবাদ পেশ করল যে মানুষ আসলে বানরের থেকে সৃষ্টি হয়েছে। বানর গাছে ঝুলতে ঝুলতে গাছের সঙ্গে ঘষা খেতে খেতে ল্যাজটা পড়ে গেছে, এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করেছে, এইভাবে মানুষ হয়ে গেছে। জয় বলে না, বানর এখনো জঙ্গলে আছে না? গাছের সঙ্গে ঘষে কিনা? ল্যাজ কি এখন পড়ে? তো যদি ল্যাজটা পড়ে গিয়ে মানুষ হয়ে থাকে তাহলে এখনো জঙ্গলে বানর আছে। আগের যুগে যদি ঘষতে ঘষতে বানর মানুষ হয়ে গিয়ে থাকে এখন হচ্ছে না কেন? কোনটা অর্ধেক মানুষ, কোনটা পোয়া মানুষ, কোনটা সিটি মানুষ, এমন দেখা যায় নাকি? আসল বিষয়টা হচ্ছে পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা, কিন্তু এখন যদি কেউ বলে এই যে পাবদা মাছগুলো এইগুলোই আস্তে আস্তে বোয়াল মাছ হয়ে গেছে, বিশ্বাস করা যাবে? ডাকি মাছ, শোল মাছ, গজাল মাছ দেখতে একরকম কিনা? এখন যদি কেউ বলে এই যে টাকি মাছগুলোই আস্তে আস্তে বড় হয়ে গজার মাছ হয়ে গেছে, বিশ্বাস করা যাবে? ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন মানুষ করে, আর বানরকে সৃষ্টি করেছেন বানর করে। কিন্তু ওই বিজ্ঞানী বুঝতে পারে না কি জন্য, এর জ্ঞান ছিল ঠিকই, সে জ্ঞানের সামনে কোরআনের আলো ছিল না, কি ছিল না। অপরদিকে একজন খ্রিস্টান ডক্টর মরিস বুকাইল নাম আপনারা শুনেছেন, এই লোকটা খ্রিস্টান, কোরআনের ইংরেজি অনুবাদ পড়ল, পড়ে দেখে শুরুতে লেখা আছে দালিকাল কিতাব লা রাইবা ফীহি, এ হচ্ছে এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোন সন্দেহ নেই, কোন সংশয় নেই, কোন ভুল নেই, দ্বিধাদ্বন্দ্বের কোন অবকাশ নেই। ডক্টর মরিস বুকাইলি বলল যে আমি ভুল ধরে ছাড়ব, অনেক বড় পণ্ডিত, খ্রিস্টান আলেম, আবার বিজ্ঞানী, কোরআনের গবেষণা করা শুরু করলো, ইংলিশ অনুবাদ করল, তো অনুবাদকরা তো ভুল করে, কিছু ভুল তার নজরে পড়ল, মহা খুশি হয়ে গেল, এইবার আমি কোরআনের ভুল ধরতে পারব, গোটা খ্রিস্টান জগৎ আমাকে পুরস্কার দিবে, আর মুসলিম জাতিকে আমি বোকা বানাতে পারব, খুব খুশি হল। কিন্তু পরক্ষণে চিন্তা করল, আমি কোরআন শরীফ পড়াশোনা করেছি, ইংরেজি ভাষায় অনুবাদ করেছি, আর কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষায়, অনুবাদ করে যদি ভুল ধরা শুরু করি আর বাস্তবে আরবিতে ভুল না থাকে, অনুবাদক ভুল করে থাকে, তাহলে তো আমাকে লোকেরা বোকা বলবে, ঠিক কিনা? এই জন্য তিনি চিন্তা করলেন আমাকে কোরআন বুঝতে হলে আরবি ভাষা শিক্ষা করতে হবে, হাদিসের ভাষা আরবি ভাষা পড়তে হবে, কোরআনের ভাষা পড়তে হবে। এই জন্য তিনি আরবি ভাষা শিক্ষা করা শুরু করলেন। বোঝা গেল একজন খ্রিস্টানও বুঝে যে কোরআন এবং হাদিসকে সহিভাবে বুঝতে হলে, ঠিকভাবে বুঝতে হলে আরবি ভাষা শিক্ষা করতে হবে, ঠিক কিনা? এখন ইসলাম গ্রহণ করলো হিন্দু, না কোনো মাদ্রাসায় পড়লো, কোনো পীরের মুরিদ হইল, আর ওই সুর নকল করলো, আর ফোসফোস করে ওই কাহিনী বয়ান করলো, আর লোকেরা তার হাজার হাজার লোক শুনল। এই হিন্দুগুলো এই সমাজে ওয়াজ মাহফিলের নামে হিন্দুদের আকীদা প্রচার করছে। আমি এগুলো প্রমাণ করবো ইনশাআল্লাহ, বই আমার সাথে আছে, এই জন্য ধৈর্য ধারণ করবেন। আজকের এই মাহফিলগুলো কিস্সা কাহিনীর মাহফিল না, ইমানের মাহফিল। অনেক কাহিনী আছে আমাদের সমাজে শেখানো হয়, হিন্দুদের আকীদা, হিন্দুদের বিশ্বাস আল্লাহর কোন ভিন্ন অস্তিত্ব নাই, আল্লাহ তারা সবকিছুর মধ্যে মিশে আছে, এই জন্য তারা তুলসী গাছে পূজা করে, বড় বলদ দেখলে পূজা করে, বড় গাভী দেখলে পূজা করে, বড় পাথর দেখলে পূজা করে, কারণ ওরা বলে যত কল্লা তত আল্লাহ, সবকিছুর মধ্যে আল্লাহ, সবকিছুই আল্লাহ, আর আমার মধ্যে আল্লাহ ঢুকে গেছে, আমিও আল্লাহ। এই জন্য হিন্দুদের আকিদা হল সর্বসর্বদা আকিদা। আমার দেশে বিশ্বেরা বুঝায় বান্দা জিকির করতে করতে আল্লাহর সঙ্গে মিশে গেলে সে আল্লাহ তার মধ্যে ঢুকে যায়, মিশে যায়, এরপরে সেও জিকির করে আনাল হক আমি আল্লাহ বলে নাউজুবিল্লাহ। এই জন্য মনসুর হামলাদের কাহিনী বয়ন করে, একটা মিথ্যা কাহিনী, ভুয়া কাহিনী। তারিখের বেদায় আর নিহায়া এই কিতাবে পরিষ্কার লেখা আছে, আমি শেষের দিকে বলবো এগুলো ইনশাআল্লাহ। এই ওয়াজগুলো চলে, ডক্টর মরিস বুকাইনি বুঝতে পারলেন আমাকে কোরআনের ভুল ধরতে হলে আরবি ভাষা শিখতে হবে, মূল আরবি ভাষা শিক্ষা না করে কোরআন শরীফ পূর্ণাঙ্গ বোঝা যাবে না, এজন্য তিনি ভালো করে আরবি ভাষা শিক্ষা করতে শুরু করলেন। আনাকুম বানাকুম জানাকুম শিক্ষা করে নাই, ঠিক মতো আরবি ভাষা শিক্ষা করল, এরপরে আবার নতুন করে কোরআন শরীফকে পড়তে আরম্ভ করল, গবেষণা করতে শুরু করল। এবারে তিনি কোরআনুল করিম পড়াশোনা করে তার মন্তব্য লিখলেন, অনেক বই তিনি লিখেছেন, কোরআনের উপরও বই লিখেছেন, দি কোরআন অ্যান্ড বাইবেল অ্যান্ড সায়েন্স, কোরআন বিজ্ঞান এবং কোরআন বাইবেল এবং বিজ্ঞান, এটা বাংলাও আছে, এরকম আরো কিছু বই লিখেছে। এই বিজ্ঞান লিখেছেন আমি কোরআনুল করিমকে গবেষণা করতে শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, সেজন্য আমি আরবি ভাষা শিক্ষা করে কোরআন শরীফকে গবেষণা করতে লাগলাম। আমি কোরআন শরীফকে যতবার পড়লাম ততবার কোরআনের নতুন নতুন বিজ্ঞান, নতুন নতুন তথ্য আমার সামনে স্পষ্ট হয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনুল করিমকে পড়তে শুরু করেছিলাম ভুল ধরার জন্য, কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, গোটা কোরআনের পরে একটা ভুল ধরার তো সুযোগ হয় নাই, কিন্তু কোরআন শরীফ আমার জীবনের পদে পদে, আমার জীবনের বাঁকে বাঁকে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো সংশোধন করে দিয়েছে। কোরআন আমার জীবনের ভুল ধরে দিয়েছে, আমি কোরআন ভুল ধরতে পারি নাই। এই জন্য এই কোরআন আল্লাহ তারা বলছেন কোরআন কেন নাজিল করেছি, কোরআন নূর, আল্লাহ বলছেন কোরআন কেন নাজিল করলাম, আল্লাহ তারা পরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি কিতাবকে নাজিল করেছি। কেন নাজিল করেছি, মানুষ মরলে খতম করবে, এই জন্য নাকি আমাদের এটাই বুঝে তাবিজ লেখার জন্য, যে তাবিজ লাল কলম দিয়ে লিখবেন, মেশকো জাফরান দিয়ে লিখে পেলেটে ধুয়ে দিয়ে খাইবেন, এই জন্য। ও আমার ভাইয়েরা, ওয়াজ শুরুর আগে এগুলো বললে আমার দৌড় দেয় কিনা ভয় লাগে। কোরআনুল করিম এই তাবিজ লেখার জন্য আল্লাহ নাজিল করেন নাই, মুর্দার খাওয়ার জন্য নাজিল করেন নাই, বরং আপনার ঘরে মসজিদে মারিফুল কোরআন আছে, এই তাফসিরে মারিফুল কোরআনের সৌদি আরব থেকে যারা সংক্ষিপ্ত করে ছাপিয়েছে ওটার মধ্যে 35 পৃষ্ঠায়, আর ইসলামিক ফাউন্ডেশনেও আছে এটা, সুরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসির দেখবেন পরিষ্কার লেখা আছে, ঈসা আলাইহিস সালামের জন্য মৃত্যু ব্যক্তির সওয়াব পৌঁছাবার জন্য পয়সার বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়া, দোয়া পড়া, অভিভাবারা সম্পূর্ণ আরাম, সম্পূর্ণ কি, যে পড়ে সেও হারাম কাজ করে, আর যে পয়সা দিয়ে পড়ায় সেও কি করে হারাম কাজ করে। এই যে মানুষ মরলে আপনারা দাওয়াত দেন না আমাদেরকে খতম পড়াবার জন্য, খতম পড়লো পয়সা দিয়ে দিলেন, কিছু খাওয়াই পয়সা দিয়ে দিলেন, জায়েজ না হারাম? মারফুল কোরআন আপনার ঘরে আছে মসজিদ থাকতে পারে, খুলে দেখবেন, না পাইলে আমাকে ধরুন। পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ইশারে সওয়াবের জন্য, মৃত্যু ব্যক্তিকে সওয়াব পৌঁছাবার জন্য পারিশ্রমিকের বিনিময়, এই যে 3 দিনা খতম, 40 খতম, মৃত্যু বার্ষিকীর খতম, পয়সার বিনিময়ে খতম পড়ানো সম্পূর্ণ হারাম, যে পরে সেও হারাম কাজ করে, আর যে পড়ায় সেও হারাম কাজ করে। আল্লাহর নবীর জীবদ্দশায় একমাত্র তার ছোট মেয়ে মা ফাতেমা ছাড়া সমস্ত সন্তানরা মরে গেছে, আল্লাহর নবী খতম পড়াইছিলেন? একটা হাদিস আমাকে দেখাবেন। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী তার সন্তানদের জন্য খতম করাইলেন না, আল্লাহর নবী তার সন্তানদের জন্য তিন দিনা মিলাদ করলেন না, চল্লিশা মিলাদ করলেন না, মৃত্যু বার্ষিকীও করলেন না, আল্লাহর নবীর মৃত্যুর পরে আবার সাহাবীরাও নবীর জন্য তিন দিনে মিলাদ করলেন না, চার চল্লিশা মিলাদ করলেন না, মৃত্যু বার্ষিকী করলেন না, এইগুলো করা জায়েজ না হারাম, সম্পূর্ণ বেদাত এবং হারাম। এরকম তাবিজ দেখে গলায় ঝুলায়। আল্লাহর হাবিব পরিষ্কার বলেছেন, মানে আল্লাহ যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করল, কি করল, শিরিক করল। আর এক হাদিস আল্লাহর সঙ্গে হাদিস তো সব মিশকাতে আছে, আল্লাহর হাবিব ফরমান, মানে আল্লাহ যে ব্যক্তি তাবিজ ঝুলায় আল্লাহ তারা তাকে তাবিজের উপরে নির্ভরশীল করে দেন, ওই তাবিজ ঝুলাইলে ভালো হবে না ভালো হইবে না, কারণ সে বিশ্বাস করে তাবিজ, কইবে যে হুজুর তাবিজ তো কোরআন দিয়ে লেখি, আপনারা তাবিজের বই খুলে দেখবেন লেখা আছে বিসমিল্লাহ কাছে সাতশো ছিয়াশি হয়ে কি হয়ে গেছে, সাতশো ছিয়াশি, এরপরে নকশা পাঁচশো ছিয়াশি, পাঁচশো তিন, পাঁচ হাজার দশ, দশ হাজার তিন, এরকম সংখ্যা লেখা আছে। তাহলে আপনি নামাজে দাঁড়াই আজকের থেকে সুরার বাকারার পরিবর্তে বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি, পাঁচশো তিন এগুলো পরে নামাজ হবে? এই জন্য আমরা আজকে কোরআনুল করিমকে নূর বলেছে আল্লাহ তাআলা, কেন বলেছেন, কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি এই কিতাবকে নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে এই কিতাবের মাধ্যমে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ, অন্ধকার থেকে আলোর পথে বের করে আনা যায়। অন্ধকার কি? অন্ধকারগুলো আমরা আলোচনা করব। অন্ধকার এই সমাজে ধর্ষণ, নারী ধর্ষণ, নারীদেরকে এসিড মারা, চুরি করা, ডাকাতি করা, এই সবগুলো অন্ধকার, এইগুলো সম্পর্কে কোরআনে আলোচনা আছে, আমরা একটু পরে আলোচনা আসবো ইনশাআল্লাহ। আমি এজন্য কোরআনুল করিমের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরার উপরে আলোচনা করতে গিয়ে বিষয়গুলো চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলছেন ওয়াল আসর, আমি আগে তর্জমাটা করব এরপরে মূল আলোচনা আসবো। ওয়াল আসর অমানি কসম শপথ, আল আসর আসরের সময়, আসরের সময়ের কসম, মানুষের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই, পুত্রের নামে কসম, পেশারের নামে কসম, অথবা আর কি আছে, গাছের নামে কসম, এসব কসম করা জায়েজ নাই, হারাম। আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য জায়েজ বিভিন্ন জিনিসের নামে কসম করা, কারণ আল্লাহ কসম করেন ওই জিনিসটা গুরুত্ব বোঝাবার জন্য। ওয়ালা আসরে আল্লাহ বলছেন আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, নিশ্চয় সমস্ত মানুষ, আল ইনসান সব মানুষ, লাফি খুসরিন ক্ষতির মধ্যে আছে, খুসরুন মানে কি ক্ষতি, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ ধ্বংসের পথে আছে, তবে ইল্লা, কিন্তু এই লোকগুলো যারা সামনে আলোচনা হবে এরা ক্ষতির মধ্যে নাই, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই, ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর ঈমানদার হতে হবে, ঈমানদার হলেই, ঈমানদার হল কিনা সেটা প্রমাণ হবে সামনে। দুই নম্বর কাজ ওয়ামিলুস সালিহাতে, ঈমানদার হল কি হল না এটা প্রমাণ হবে ওয়ামিলুস সালিহাতে, কে নেক আমল করলো আর কে করলো না, যারা নেক আমল করলো, সালিহাত আমিলু মানে আমল করলো, সালিহাত মানে নেক আমল, নেক আমল করতে গিয়ে শুধু নিজে আমল করলেও চলবে না। তিন নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, হকের দাওয়াত দিতে হবে, তাওয়াসাও ওসিয়াত করা, একজন অপরজনকে ওসিয়াত করে, আল্লাহ বলছেন তাওয়াসাও বিল হককে, হকের ওসিয়াত করতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে গেলে চার নম্বরটা আসবে, দাওয়াত দিতে গেলে বাধা আসবে, হকের দাওয়াত যদি দেওয়া হয় তাহলে কি আসবে? আর যদি আপনি মানুষ যাদের খুশি হয়, কানের ব্যায়াম হয় এগুলো বলেন তাহলে বাধা আসবে না। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াসাউ বিল হককে, যারা হকের দাওয়াত দেয়। এরপরে দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, আল্লাহ বলছেন ওয়াসাউ বিস সবর, এবং যারা সবর অটল থাকা ধৈর্য ধারণ করার জন্য ওসিয়াত করে। কয়টা গুণ হল? চারটা গুণ। কয়টা গুণ? আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে, তবে যাদের মধ্যে চারটা কোয়ালিটি থাকবে, চারটা বৈশিষ্ট্য থাকবে, তারা একমাত্র নাজাত পাবে। চারটা কোয়ালিটি কি কি? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হল যারা ইমান আনল, দুই নম্বর কি? ইমান আনার পরে ওয়ামিলুস সালেহাত, ন্যাক আমল করল, তিন নম্বর কাজ কি? শুধু ন্যাক আমল করলেই চলবে না, ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, হকের দাওয়াত দিতে হবে। এরপরে দাওয়াত দিতে গেলে বাধা আসবে, সেজন্য চার নম্বর গুণ হল ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সবরের জন্য ওসিয়াত করে। কয়টা গুণ হল? আমরা এগুলো উপরে একটু আলোচনা করব, আপনাদের শোনা দরকার আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা একমাত্র নাজাত পাবে। ঈমান কাকে বলে? আমরা সকলেই দাবি করি ঈমানদার, ঠিক কিনা? কারণ আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ে যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র ওই লোকগুলো এর থেকে নাজাত পাবে, ধ্বংসের থেকে বাঁচতে পারবে। কিন্তু ঈমানদার দাবি করলেই চলবে না। কোরআনুল কারীমের সূরা বাকারার আট নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার ওরা কোনো মুমিন না, ওরা মুনাফিক। ওরা কি? তাহলে এখন আমাদেরও চিন্তা করতে, আমরা দাবি করি মুমিন, আসলে আমরা মুমিন নাকি আবার মুনাফিক হয়ে যাই, জানা দরকার আছে কিনা? এজন্য ভাইরা, ঈমান হতে হলে চারটে জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপরে ঈমান আনতে হলে শুধু আল্লাহর উপরে ঈমান আনতে হলে চারটে জিনিস জানা দরকার, বাকিগুলো তো পড়ে। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করা, আল্লাহ আছেন, এটা আমরা একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে তার পিঠের ভিতরে হাত দিয়ে মুছা দিলেন, আদমের সন্তানদের রুহগুলো বের করলেন, এরপরে তাদের পিঠ থেকে তাদের সন্তানগুলো বের করলেন। এইরকম সমস্ত রুহগুলোকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন এবারে একটা মাহফিল করলেন, সমস্ত রুহগুলোকে সামনে রাখলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহগুলোর সামনে নিজের পরিচয় দিলেন, এরপরে প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি? আল্লাহ জিজ্ঞেস করলেন, সমস্ত মানুষেরা বলল কালু বালা শাহিদনা, সকলেই বলল হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আমাদের রব কে? বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই, রবের সবক দিলেন। এরপরে দুনিয়াতে এসে আমরা ভুলে না যাই, সেজন্য দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়টা। আমরা ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত করি, তার নাম কি? সালাত, নামাজ। এই নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের কথা আসলো। আবার রুকু থেকে বলি সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ, আবার সেজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা। এমনি ভাবে দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, সেজদায় গিয়ে রব। আবার যখন দুনিয়ার থেকে আমরা চলে যাব, আখেরাতের সফরের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবরে গেলে তিনটা প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, কে তোমার রব ছিল বলো, তার রব সম্পর্কে জানা দরকার আছে না? এই রবটা কি আসলে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠালেন ফেরাউনের কাছে, তুমি গিয়ে ফেরাউনকে রবের দাওয়াত দাও। ফেরাউনকে রবের দাওয়াত দেওয়া হল। ফেরাউন বলল, ফামার রব্বুকুমা ইয়া মূসা, মূসা তোমাদের রবটা আবার কি? কারণ ফেরাউন নিজেও রব দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মূসা আলাইহিস সালামকে যে উত্তরটা শিখিয়ে দিয়েছিলেন, আমাদের জন্য কোরআনুল কারীমের সূরা তাহা এর 50 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আনা রব্বুল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমার রব হচ্ছেন সেই মহান সত্তা, মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ, যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করি কেবল ছেড়ে দেন নাই, সৃষ্টি করে তার জীবনের ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেছেন, তিনি হচ্ছেন রব। একটু উদাহরণ দিলে বুঝবেন, আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে প্রথমে নুতফা বীজ আকারে, এরপরে রক্ত, এরপরে গোস্ত, এরপরে 5 থেকে 6 মাস যখন হয়ে গেল বডি তৈরি হল, রূহ চলে আসলো, এবারে মায়ের পেটে বসে বাচ্চার খাবারের প্রয়োজন হল, মায়ের পেটের ভিতরে খাবার পৌঁছাবার মতো দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী সম্ভব না মায়ের পেটে বাচ্চার জন্য খাবার সরবরাহ করা, আর বাচ্চার পক্ষেও সম্ভব না মায়ের পেটের ভিতরে বসে কান্নাকাটি করা, দাবি দেওয়া করা, মিছিল করা, হরতাল করা, করা সম্ভব নাকি? খাবার কোথেকে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন যিনি মায়ের পেটে ওই বাচ্চাকে সৃষ্টি করেছেন, তিনি মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির সংযোগ দিয়ে বিনা দরখাস্তে বিনা আবেদনে মায়ের পেটের ভিতরে বসে খাবারের বন্দোবস্ত করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কানা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবারে বাচ্চা মায়ের পেটে বসে দুধ পান করছে, দুধ পান করতে করতে সে এখন বড় হয়ে গেছে, দুনিয়াতে আসতে হবে, দুনিয়াতে আসার পরে আবার কি খাবে? দুনিয়ার মানুষের তৈরি করা খাবার খেলে ঠান্ডা হলে সর্দি লাগবে, গরম হলে মুখটা পুড়ে যাবে, শক্ত হলে গলায় আটকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি দুনিয়ায় পাঠাবার আগে মায়ের বুকে, মায়ের স্তনে একটা সুন্দর গাঢ় হলুদ বর্ণের দুধ তৈরি করে দিয়েছেন, শাল দুধ তৈরি করে দিয়েছেন। আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা বলত, এই শাল দুধ পান করলে বাচ্চার ধনুষ্টঙ্কর হয়, এই জন্য চিপে ফেলে দিত। বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী, সমস্ত ডাক্তাররা গবেষণা করে দেখতে পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে শাল দুধটাকে ধনুষ্টঙ্কর হওয়ার জন্য তৈরি করেন নাই, বরং বাচ্চা যখন দুনিয়াতে আসবে একদিকে বাচ্চার খাবারের প্রয়োজন হবে, আর একদিকে পানির প্রয়োজন হবে, আর একদিকে দুনিয়ার বাতাসে আবহাওয়ার সঙ্গে বিভিন্ন রোগ জীবাণু আছে, এইগুলোর থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের প্রথম দুধটাকে, শাল দুধটাকে বাচ্চার খাবারের জন্য, পানির জন্য এবং সমস্ত রোগ জীবাণু থেকে বাঁচার জন্য প্রতিষেধক হিসেবে তৈরি করে দিয়েছেন, জয় বলুন সুবহানাল্লাহ। আলা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্তই না, এই দুধটা পান করতে গেলে যদি একটা নল দিয়ে বের হতো বাচ্চার গলায় আটকে যেত, মস্তিষ্কে ঢুকে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বাচ্চার মুখে যাতে আটকে না যায় মায়ের দুধের বোটার ভিতরে চিকন চিকন অনেকগুলো পাতলা পাতলা পাইপ লাগিয়েছেন, ঠিক কিনা? শুধু এ পর্যন্ত না, এখন সামনে পারে বাচ্চা দুধ পান করতে করতে বড় হলো একটু, এখন শুধু দুধ পান করলে তাকে চলবে না, তাকে খিচুড়ি খেতে হবে, তাকে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের রবের পরিচয় দিলেন, ওই বাচ্চার কচি মুখের ভিতরে মুক্তার মতো ছোট ছোট দাঁত দিয়ে মুখটা পরিপূর্ণ করে দিয়েছেন। জয় বলুন সুবহান। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى এবারে বাচ্চা আরো বড় হলো, আরো বড় হওয়ার পরে এখন তাকে কবুতরের বাচ্চা খেলে চলবে না, মুরগির বাচ্চা খেলে চলবে না, খিচুড়ি খেলে চলবে না, তাকে গরুর হাড্ডি চাবাতে হবে, খাসির হাড্ডি চাবাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার নিজের রবের পরিচয় দিলেন, ওই বাচ্চার ছোটবেলার ছোট দাঁত গুলোকে একটা একটা করে ভেঙে দিয়ে পর্যায়ক্রমে এবারে বড় বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জয় বলুন সুবহান আল্লাহ। আপনি বলবেন যে হুজুর ডিমের ভিতরও বাচ্চা হয়, ওরা খাবার পায় কোথায়? আমার ভাইয়েরা, ডিমের ভিতরে যে বাচ্চাগুলো হয় ওই বাচ্চাও যখন রুহু চলে আসে, বডি তৈরি হয়, রুহু আসে, ওই বাচ্চার খাবারের প্রয়োজন হয়। ডিমের ভিতরে খাবার পৌঁছাবার মতো দুনিয়ার কোনো বিজ্ঞানী নাই, দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী নাই, মায়ের নাভির সঙ্গে সংযোগ দিয়ে খাবারের বন্দোবস্ত করার ব্যবস্থাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন যিনি ওই ডিমের ভিতরে বাচ্চা তৈরি করেছেন, নিজের পক্ষ থেকে বুঝে শুনে ডিমের ভিতরে দুইটা অংশ রেখে দিয়েছেন, একটা হচ্ছে হলুদ বর্ণের কুসুম আর একটা হল সাদা লালা। ডিমের ভিতরে বাচ্চা যখন তৈরি হয়ে গেল, রুহু চলে আসলো, বাচ্চা ওই সাদা লালাটাকে খাবার হিসেবে গ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জন্য সাদা অংশকে খাবার হিসেবে তৈরি করে দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আলা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবারে খেতে খেতে ওই ডিমের ভিতরে খাবার শেষ হয়ে গেছে, গুদাম ফুরিয়ে গেছে, এখন বাচ্চা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে জানিয়ে দেন, তোমার চতুর্দিকে যে প্রাচীর রয়েছে এই প্রাচীরটা জেলখানার প্রাচীর নয়, এই প্রাচীরটা দিল্লির লাল কিল্লার কোন প্রাচীর নয়, চীনের প্রাচীর নয়, এটা একটা হালকা প্রাচীর, তোমার ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাতে থাকো। এবারে চতুর্দিকে ঠোকরাতে ঠোকরাতে যখন ভেঙে ফেলে, এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায়, এবারে মাথা দিয়ে মারো ধাক্কা। এবারে মাথা দিয়ে ধাক্কা মেরে খোসাটাকে দুই ভাগ করে ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে চলে আসলো। হাঁসের বাচ্চা হাঁসের ডিম থেকে, মুরগির বাচ্চা মুরগির ডিম থেকে বেরিয়ে আসলো। আপনি দুটো বাচ্চাকে পানির কাছে নিয়ে যান, হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই, সাঁতার কাটতে আরম্ভ করলো, সেই জন্য বুঝতে পেরেছে পানি আমার জন্য তৈরি হয়েছে। পক্ষান্তরে আপনি মুরগির বাচ্চাকে পানির কাছে নিয়ে যান, মুরগির বাচ্চা মরতে রাজি, পানিতে নামতে রাজি না, ঠিক কিনা? নাকি নলি এলাকার মুরগির বাচ্চাও পানিতে সাঁতার কাটে? ও আমার ভাইরা, কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয়, পানিতে নামবি না? আর কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, সাঁতার কাটবি কোনো ভয় নাই? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? শীতের সময় দেখেন না বিদেশ থেকে পাখি উড়াল দিয়ে আসে, কত রকমের পাখি দেশে আসে, কেন আসে? ওদের দেশে পানিগুলো বরফ হয়ে গেছে, ডুবাইয়া ডুবাইয়া মাছ খাওয়ার কোনো সুযোগ নাই, মানুষেরা গরম এসি ছেড়ে তারপরে জীবন যাপন করে, ওদের জন্য এসির ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শীতের মৌসুমে তোরা বাংলাদেশে উড়ে যাবি, বাংলাদেশে গেলে পাসপোর্টের দরকার, ভিসা দরকার, কিচ্ছু লাগবে না, বিসমিল্লাহ বলে উড়াল দিবে, আল্লাহর নাম নিয়ে উড়াল দিয়ে বাংলাদেশে চলে আসে, ঠিক কিনা? ওরাও আল্লাহর নাম নেয়, কোরআনে পরিষ্কার আছে, তুসাব্বিহু লাহু সামাওয়াতুস সাব'উ ওয়াল আরযু ওয়া মান ফীহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানে বা জমিনে, আসমান সমূহ এবং জমিন সমূহ এবং এর মধ্যে যা কিছু আছে সবগুলো তাসবিহ করে কার? কয় যে আমরা তো বুঝি না, আল্লাহ সে উত্তর দিয়েছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন বস্তু নেই, এমন কোন প্রাণী নেই, গাছগাছালি বলো, মাছগুলো বলো, প্রাণী জগৎ বলো, সব কিছু আল্লাহর তাসবিহ বলে, কার তাসবিহ বলে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহগুলো বুঝতে পারো না, তোমরা শোনো কুহু কুহু, মূলত সে বলে আল্লাহু আল্লাহু, তোমরা ভোর রাত্রে মোরগের আওয়াজ শোনো কুকুরাতুর, আসলে সে বলে সুবহান কুদ্দুসুন, জয় বলুন সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তাসবিহ বলে কার, এই জন্য ওরা সব মুসলিম, ওরা সব কি মুসলিম, কারণ আল্লাহর হুকুম যে মানে সে কি, এটাও কোরআনে আছে, ওয়ালাহু আফাকাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা শান্তির জন্য মুক্তির জন্য অন্য কোন মতবাদ অন্য কোন ধর্ম অন্য কোন চিন্তা ভাবনা করছে, অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানের ভিতরে এবং জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে, যদি বলেন সুবহানাল্লাহ, সব মুসলিম, চন্দ্র কি সূর্য মুসলিম, সবাই হুকুম মানে কার, এই বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে মূল আলোচনার সামনে, আমি বলতেছিলাম আল্লাহ আছে এই কথা বিশ্বাস করতে হবে এক নম্বর বিষয়, এবারে আল্লাহ আছে এটা বিশ্বাস করলেই চলবে না, এই বিশ্বাস হিন্দুরাও করে খ্রিস্টানরাও করে, আল্লাহ আছে এটা বিশ্বাস করে না, মক্কার কুফাররাও করত, কোরআনে পরিষ্কার আয়াত আছে ওয়ালাইন সালতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, তারা বলবে সৃষ্টি করেছেন কে, কারণ আল্লাহ যে সৃষ্টি করেছেন এই কথা কুফাররা বিশ্বাস করত, আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক এটা বিশ্বাস করত ওরাও, আমাদের নবীজির নাম কি, আমাদের নবীজির নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আব্বার নাম কি আব্দুল্লাহ মানে কি আল্লাহর গোলাম, তাহলে মক্কার লোকেরা যদি আগের থেকে আল্লাহকে বিশ্বাস না করত তাহলে নিজের সন্তানের নাম কি আব্দুল্লাহ রাখত, আল্লাহর নবীর নাম আব্দুল্লাহ যখন বোঝা গেল লোকেরা আগের থেকে আল্লাহকে চিনত ঠিক কিনা, তাহলে বোঝা গেল খালি আল্লাহ আছেন এই যে বিশ্বাস করলেই চলবে না, এবারে দুই নম্বর বিষয় এক আল্লাহ কে, এই এক আল্লাহ এই জন্যই আল্লাহর নবী যখন নবুয়াত প্রাপ্ত হলেন আল্লাহর পক্ষ থেকে নবুয়াত পাইলেন তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামে দাওয়াত পেশ করলেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ এসেছে, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যে হুকুম হয়েছে আপনি এটাকে স্পষ্টভাবে প্রকাশ্যে ঘোষণা করুন, আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না, এবারে আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, কারণ আরবের নিয়ম ছিল গুরুত্বপূর্ণ কোন কথা বলতে হলে পাহাড়ে উঠবে, কোথায় উঠবে পাহাড়ে গিয়ে ওরা কাপড়টা খুলবে, চাদর পরত ওরা লুঙ্গি পরত, লুঙ্গিটা খুলে মাথার উপর উড়ে তোর বলত ইয়া সবা, তাহলে লোকেরা মনে করত কোন বড় বিপদ এসে গেছে, আমাদের নবীজি কখনো ল্যাংটা অন্যায় একবার ইতিহাসে পাওয়া যায় আল্লাহর নবী কোন এক কারণে ল্যাংটা হয়ে গেছিলেন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়েছিলেন, এরপরের থেকে এটাও ছোটবেলার কাহিনী নবুয়াত প্রাপ্তির পরে কখনো ল্যাংটা হন নাই, আর আমার দেশে ল্যাংটা হলে মনে করা হয় কি আল্লাহর বলি ল্যাংটা ফকির, শরীরে ময়লা জটলা পড়ে গেছে তারপর বলে কি আল্লাহর বলি, আল্লাহর নবী হাদিসে বলেছেন লাউলা আন আশাক্কালা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম কঠিন মনে না করতাম লা আমার তুহুম বিসেওয়াকে আন্দা করলে সলাতিন, তাহলে প্রত্যেক নামাজের সময় আমার উম্মতের জন্য মেসওয়াক করা ফরজ করে দিতাম, মুখ পরিষ্কার করা মেসওয়াক করার গুরুত্ব কত, হাদিসে বলা আছে যে নামাজ মেসওয়াক করে পড়া হয় ওই নামাজ যেটা মেসওয়াক ছাড়া পড়া হয় তার চেয়ে ২৭ গুণ সব বেশি রাখে, এত ফজিলত মেসোয়াকের, কেন মুখ পরিষ্কার রাখতে হবে, আর আমার দেশে গাঁজা খায় মুখ দিয়ে ময়লা পরে দাঁতে ময়লা মুখে ময়লা আর গান গায় এক সিলুমে যেমন তেমন দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির চার সিলুমে রাজা, তোরা কে খাবি রে গাজা, জলদি করে আজা। গান গান আমার ভাইয়েরা, এই গাজা খোলা, এরপরে গোসল নাই, জটলা পড়ে গেছে, এইগুলোকে বলে আল্লাহর ওলি। আল্লাহর নবী কি ময়লা ওলা থাকতেন নাকি? হাদিসে বলা আছে তোমার মাথা আচড়াইবে, একদিন পর একদিন হলো চুল আচড়াইব, মাথা আচড়াবার জন্য বলেছেন, তাহলে মাথা আচড়াই জট পড়ে নাকি? আল্লাহর নবী খুশবু ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, আর এদের গায়ে থেকে গন্ধ আসে, ধূমপান করে গাঁজা খায় গন্ধ আসে। এরপরে যদি কোনো ব্যক্তি এদেরকে আল্লাহর ওলি মনে করে, তাহলে যে ব্যক্তি আল্লাহর ওলি মনে করবে তার ইমান থাকবে? ওর নিজের তো ইমান নাই, যারা এদেরকে আল্লাহর ওলি মনে করে তাদের ইমান নাই, ঠিক কিনা? কারণ এরা আল্লাহর নবীর সঙ্গে বাগাওয়াত করেছে, ইসলামের মধ্যে বৈরাগ্যবাদকে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ল্যাংটা হন নাই, তবে পাহাড়ে গেছেন, সাফা পাহাড়ে গিয়ে উঠলেন, এরপরে জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। আল্লাহর নবীর আওয়াজ যখন কানে গেল, মক্কার নেতাদের সব হাজির হয়ে গেছে, মক্কার নেতারা সব হাজির হয়ে গেল, এমনকি যেই ব্যক্তি আসার ক্ষমতা নাই, অসুস্থ, সে নিজের পক্ষ থেকে অন্য একজন লোককে পাঠাইছে, গিয়ে দেখো মোহাম্মদ কি বলে। এবারে সব নেতারা হাজির, আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উকবা, সাইবা, মক্কার সব নেতারা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল, পাহাড়ে উঠল। আল্লাহর নবী বলেন, আমার মক্কার নেতারা শুনো, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে তোমাদের ধ্বংস করে দিবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার নেতারা সবাই এক বাক্যে বলে উঠল, হা হা, বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তো আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, আপনি সবসময় সত্য কথা বলেন, আপনি আল আমিন। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কুরাইশের নেতারা, লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক হয়ে যাবে, অর্থাৎ দীনুল্লাহ তুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আর তুয়াদ্দিল জিজিয়া, অথবা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে। কয়টা কথা মানতে হবে? এই একটা কথাই আমাদের আজকে বুঝতে হবে, অসম্ভব মানে সমস্যা আমাদের, একটা কথা আমরা বুঝি নাই। আমার ভাইয়েরা, মক্কার সব নেতারা খুশি, একটা কথা মানলে গোটা দুনিয়ার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, একটা কথা মানলে আমাদের গোটা সমাজ আমাদেরকে মান্য করবে, আমাদের ধর্ম গ্রহণ করবে, অথবা জিজিয়া দিয়ে থাকবে, একটা কথা, কয়টা কথা? সবাই খুশি, তাড়াতাড়ি বলো সেই কথাটা কি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এতক্ষণ যারা পক্ষে ছিল সব বিপক্ষে চলে গেল। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনা আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহি। ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, এইখানে আর বলেন না হে কুরাইশেরা। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত লোকেরা শোনো, তোমাদের সমস্ত লোকদেরকে বলছি সে একটা কথা হচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা। এটা নতুন কথা কি হলো? এই কথা আমরা বললে বুঝি না, কিন্তু মক্কার কুফাররা ঠিকই বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে দুই হাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হল, সমস্ত নেতারা খেপে গেল, একটা লোক নবীর পক্ষে আর থাকল না, আল্লাহর নবী ওইখান থেকে কষ্ট পেয়ে চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে না সান্ত্বনা দেওয়া হল, তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাব কোন যুদ্ধ মারা গেছে? যুদ্ধ মরলে আর কেমনে বুঝবেন যে তার আবু লাহাবের সন্তান আর সম্পদের বড়াই কোনো কাজে আসবে না? আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আবু তালেবকে কোনো যুদ্ধে মারেন নাই। আবু তালেবের গায়ে প্লেগ রোগ হল, আমাদের যখন ফোড়া হয় না এর চেয়ে আরো বড় প্লেগ রোগ, এটা সোয়াচে রোগ, আরো বড় ভয় পায়। এই রোগটা হইল পরে সব তার কাছ থেকে পালাই গেল, সন্তানরা সরে গেল, স্ত্রীরা পালিয়ে গেল, আত্মীয় স্বজন সরে গেল, ঘরে বসে বসে একা একা পচে গলে মরল। এরপরে দুর্গন্ধ ছড়াইল, তখন লোকেরা ওর ছেলেদেরকে তিরস্কার করল, তোর বাপ এরকম পচল মরল, কবর দেন হইলে রোগ ছড়াবে। তখন ছেলেরা মানুষের অপমান সহ্য করতে না পেরে একটা দূরে গর্ত বানাইল, গর্ত বানাইয়া লম্বা একটা বাঁশ নিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া ওর মধ্যে ফেলাইল, এরপরে দূরের থেকে পাথর ছুঁড়ে মেরে তারপরে গর্তটা ভরাট করে দিয়েছে। আল্লাহ তাআলার কথা বাস্তবায়ন হল, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যখন শুরু হবে তখন সমাজের লোকেরা খেপে যাবে। আজকে খেপে না কেন? কারণ আমরা বুঝি নাই। এই সমাজেও যদি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা হয় আর বুঝাইয়া বলা হয় তাহলে সব খেপে যাবে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ, কয়টা অংশ? একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। খালি লা ইলাহা হলে চলবে না, খালি ইল্লাল্লাহ হলেও চলবে না, কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে, সবটুকু ধরতে হবে। লা ইলাহা মানে এই পুরাতন বিল্ডিং এ রং করতে আগে কি করতে হবে? আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করতে হবে, ঠিক কিনা? এরপরে নতুন কালার করা যাবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হল সব ইলাহাগুলো বাদ দিলাম, আমার অন্তরের মধ্যে কোন খাদা বাবা নাই, গাদা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, কারো গোলামি নাই, লা ইলাহা সব কিছু বাদ দিয়ে একমাত্র একজনের গোলামি করব, কার? ইল্লাল্লাহ, শুধু আল্লাহকে গ্রহণ করলাম। ও আমার ভাইয়েরা, লা ইলাহা মানে আগে বর্জন করো, আল্লাহকে আমি তোর কলমে ঢুকবো না, তোরে আমি গ্রহণ করব না, তোর ডাকে সাড়া দিব না, আগে সবগুলো বাইর কর, তোর অন্তরের মধ্যে কে কে আছে শোন। লা ইলাহা মানে হল আমি কোন শাসকের আইন মানব না, আইন মানব কার? এই কথা বললে এখন চলবে? ও আমার ভাইয়েরা, আমাদের সমাজে আল্লাহর আইন বদলাচ্ছে কিনা এখন খুব ভালো করে এইবার আমি শুরু করছি ওয়াজ, যেটা দরকার এখন। লা ইলাহা, আমি বলছি আল্লাহকে মানলেই চলবে না। আল্লাহকে মক্কার কুফররা মানত, আল্লাহকেও মানত, আবার মক্কায় 360টা দেবদেবীও ছিল, ঠিক কিনা? এবারে প্রশ্ন করেন, হুজুর মক্কার মূর্তি পূজা করতো, আমরা তো মূর্তি পূজা করি না। আমি বলবো আপনারা মূর্তির যে খারাপ জিনিস পূজা করেন। ও আমার ভাইয়েরা, কোরআন কারিম স্পষ্ট করে দিয়েছেন মক্কার লোকেরা মূর্তি পূজা করত কি জন্য, ভালো করে শোনো, কোরআন স্পষ্ট আছে, হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআনের আরাকায়াত আল্লাহ বলছেন ওরা মূর্তি পূজা করতে কি জন্য, আল্লাহ বলছেন মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এই দেবদেবীগুলোর পূজা করি, মূর্তিগুলোর পূজা করি, এইগুলো আমাদেরকে সুপারিশ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে, ভায়া মাধ্যম হিসাবে, কি হিসাবে? এই কারণে যদি মক্কার কুফাররা কাফের হয়ে থাকে তাহলে আপনি যখন বলেন পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পাইতে হলে পীর ধরতে হবে, পীরেরা বইতে লিখে দিয়েছে, ওই বইগুলো লাগবে, ব্যাগের বই আছে, পীরেরা বইতে লিখেছে বান্দা গুনাহ করতে করতে, বান্দা গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় তখন আল্লাহ মাফ করতে চায় না, পীর সাহেব তখন অন্যায় বিনয় করে আল্লাহর কাছে বলে। সেদিন আমি এক মাহফিলে বলেছিলাম কে যেন বই দেখতে চেয়েছিল, এই জন্য আজকে বই নিয়ে আসছি, কারণ সে মনে করছিল বইতে নাই, আমি বিশ্বাস করি বইতে দেখাইলে তারপরও এরা ফিরবে না, কারণ এক অন্তরের মধ্যে এই শিরিক এমন ভাবে ঢুকে গেছে কোরআন হাদিস বাইরে খাওয়াইলেও কাজ হইবে না। এখন দেখেন এই বইটি লেখা আছে, এই বইয়ের নামটা একটু পরে বলি, 34 নম্বর পৃষ্ঠা, এই বইতে লেখছে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না, পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অন্যায় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যাহা তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে কবুল করিয়ে নেন। তাহলে এখানে কি বলা আছে, অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চায় না, এটা বলা আছে না? পীর অনুনয় বিনয় করে বলে তারপর আল্লাহ মাফ করেন। আমরা কোরআনকে জিজ্ঞেস করি, আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله। হে নবী, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, আসরাফু আলা আনফুসিহিম, নিজের উপর অত্যাচার করে ফেলেছে, অসংখ্য গুনাহ করে ফেলেছে, আপনি বান্দাদেরকে জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। নৈরাশ হওয়া জায়েজ না হারাম? আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েছে কে? শয়তান। কে? আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কোরআন বলছে ক্ষমা কি করবে, আর পীর বললেন কি ক্ষমা করবে না, পীর সব ধরতে হবে। এরপরে ওই পীরের মুরিদরা আবার কি করে, তারা একটু বাড়ায়, ভাই যান পাবলিকের বুঝে আপনাদেরকে বুঝাইবে যারা কোরআন হাদিস পড়ে না, দুনিয়ার জজের কাছে কোন কথা বলতে হলে উকিল ধরতে হয়, জজের কাছে কিছু বলতে কি লাগে, ঠিক এরকম আল্লাহর কাছে কিছু বলতে হলে উকিল ধরতে হয়, সেই উকিল পিসাবেরা। একবারে আমার কবিতা বানাইছে, এখন কয় যে, যেই মামলার উকিল নাই সেই মামলার তদবির নাই, যেই মামলার তদবির নাই সেই মামলায় মুক্তি নাই, খালাস নাই, জোরে বলে নাউজুবিল্লাহ। আপনারা তো মনে করেন ঠিকই তো, দুনিয়ায় জজের কাছে যে উকিল ধরা লাগে, আল্লাহর কাছে উকিল ধরা লাগবে না। ও আমার ভাইয়েরা, চরম বেয়াদবি করেছে আল্লাহর সঙ্গে, আল্লাহকে দুনিয়ার একটা সামান্য জজের সঙ্গে তুলনা করেছে। ও আমার ভাইয়েরা, জজ কিচ্ছু জানে না, জজ বিচার করতে সাক্ষী লাগে, সাক্ষী ছাড়া বিচার করতে পারবে? একটা জজ দেখলো জনকে খুন করছে, একজন খুন করতেছে, এই খুন করা দেখলেও সে এজলাসে বসে তার দেখা জিনিস দিয়ে বিচার করতে পারবে? বরং কি লাগবে, সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া বিচার করতে পারবে না। আবার সে বিতর্কত জিনিস বাস্তবতা জানেও না, মিথ্যা সাক্ষী দিয়েও সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সাক্ষী বানায়, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জজদের সামনে ওকালতি করার জন্য উকিল নিয়োগ দেওয়া হয়েছে, উকিল নিয়োগ করা আছে। আর আল্লাহকে উকিল নিয়োগ দিয়েছে ওকে? আমার ভাইরা, আল্লাহ তারা সব জানেন, আল্লাহ তারা সব দেখেন, আল্লাহ তারা কোনো কিছু গোপন নাই, আল্লাহ নিজের এলেম দ্বারা বিচার করতে পারেন, ঠিক কিনা? আল্লাহকে তুলনা করলো জজের সঙ্গে। এরপরে আসেন দুনিয়ার জজদের কাছে ওকালতি করার জন্য উকিল নিয়োগ করে দেওয়া হয়েছে, আল্লাহর কাছে ওকালতি করার জন্য দুনিয়ায় কি করে ওকালতি দেওয়া আছে? বরং ওই পিসাব যে নিজে মাপ পাবে তার কোন নিশ্চয়তা আছে? সুপারিশে হাদিস পাবেন কিয়ামতের দিবসে, আল্লাহর তাআলা কিয়ামতের দিবসে সমস্ত মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম একটু সুপারিশ করো আল্লাহর কাছে, যেন হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আদম বলবে নাফসি নাফসি, অনেক লম্বা হাদিস, কারণ উল্লেখ করবে, মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, আদমের কাছে যাবে, বিভিন্ন নবীদের কাছে যাওয়ার পরে তারা কেউই বলবে না যে আমি সুপারিশ করব, আমাদের নবীদের কাছে যাবে, আমাদের নবীজি বলবে হ্যাঁ আমি সুপারিশ করার জন্য আছি, এই বলে তিনি সেজদায় পড়ে যাবেন। সেজদায় গিয়ে তিনি আল্লাহর হামদ এবং সানা করবেন, হাদিসে বলা আছে এত প্রশংসা করবেন, এত সানা করবেন, আল্লাহ তালা ওই সময় আমাকে সেগুলো শিক্ষা দেওয়া হবে। এরপরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা, হে মুহাম্মদ রাসুলাম তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, তুমি আবেদন করো, তোমার আবেদন পূরণ করা হবে। এবারে আল্লাহর নবী সুপারিশ করবেন, হিসাব নিকাশ শুরু হবে। এরপরে মুমিনরা যখন নাজাত পেয়ে যাবে, হিসাবে যখন তারা মুক্তি পেয়ে যাবে, এরপরে তাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে, তারপরে সুপারিশ করতে পারবে। এর আগে কেউ সুপারিশ করতে পারবে? দুনিয়ায় কেউ গ্যারান্টি দিতে পারবে? আমরা হয়তো একজন আলেমকে মনে করতে ভালো আলেম, হয়তো আল্লাহর ওলি, এর থেকে বেশি কি বলতে পারবো? কিন্তু এই যে আপনারা মনে করেন উনি উকিল হয়ে গেছেন, উনি সুপারিশ করবেন, আয়াতুল কুরসি পড়বেন, কোরআনে বলা আছে কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? যে বলেন সুবহান আল্লাহ, আয়াতুল কুরসিতে আছেন এটা, কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতি রেখে? কেয়ামতের মাঠে আল্লাহ অনুমতি দিলে কেবল সুপারিশ করতে পারবে, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করা? তাহলে এখন বুঝতে পারছে এই যে গান গাইয়া আপনাদেরকে বিভ্রান্ত করে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ, আর এক এক তরিকায় ঢুকাইয়া দেয়। ইসলাম কি কোন আঞ্চলিক না পুরা দুনিয়ার জন্য? তাহলে আপনারা আল্লাহর নবীকে যে আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন ওটা কি কোন বরিশালের জন্য বা বাংলাদেশের জন্য নাকি পুরো দুনিয়ার জন্য? তাহলে আপনারা তারা বরিশালের তরিকা মানেন, এক অবস্থা কি? আল্লাহর নবীর তরিকা বরিশালের জন্য না, আল্লাহর নবীর তরিকা কোন পীরের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে একটা তরিকা দিয়েছেন, সেই তরিকার নাম কি? ইসলাম। সেই তরিকার নাম কি? ওই ইসলামের মধ্যে নবীর সময় কোনো আর তরিকা ছিল না, ইসলামের মধ্যে কেয়ামত পর্যন্ত আর কোন তরিকা হইতে পারবে না। এখন এই যে বইগুলো আছে আমার সামনে, প্রত্যেকটা বইতে লেখা আছে, সুন্দর লেখা আছে, আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন, দোজখের আযাব বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে। কয় তরিকা? তার মধ্যে চিশতিয়া সাবিরিয়ার তরিকা একেবারে শর্টকাট। আমার ভাইয়েরা, এবারে আমরা জিজ্ঞেস করতে চাই, কিতাবে আছে 126 তরিকা, এই 126 তরিকা কোন কিতাবে? কোরআন শরীফে আছে? দেখাতে পারবেন? হাদিসে আছে? আপনারা বোঝার চেষ্টা করবেন, খবরদার। আমার কিন্তু খেয়াল কোনো লাভ নাই, এটা আমি আগেই বলেছি, একটা ক্লাস 126 তরিকা লেখছে এইখানে, আর একটা বই আছে এখানে সুফি দর্শন, ওখানে লেখছে 300 তরিকা। কয় তরিকা? এবারে আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কয় তরিকা? আল্লাহ তাআলা কোরআনে কি বলে শুনুন, কোরআনে স্পষ্ট বলা আছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আমার রাস্তা একটা এবং সোজা রাস্তা কয়টা? ফাত্তাবিউহু, তোমরা সেই রাস্তা অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউস সুবুলা, খবরদার খবরদার তোমরা অনেক রাস্তা আঁকা বাঁকা রাস্তা অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সূরা আনআম 153 নম্বর আয়াত। সরলরেখা কয়টা হয়? আর বাঁকা রেখা কত হয়? আল্লাহর নবী মিশকাত হাদিসটা আছে, মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহর নবী এই আয়াতটাকে বুঝাই দেওয়ার জন্য সাহাবীদের সামনে একটা দাগ দিলেন। মিশকাত শরীফ বাবুল ইতসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ 30 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনও বলে দিলাম, খুঁজে পাইতে কষ্ট না হয়। এই হাদিসে আসছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قطع لنا رسول الله صلى الله عليه وسلم قطع مستقيما الله النبي আমাদের বুঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন। এরপরে অকত্তা খুতুতান আন ইয়ামিনিহি অকুতুতান আন শিমালিহি, ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝখানে দাগে হাত রাখলেন, হাত রেখে বললেন, হাযা সামিউল্লাহ, এই মাঝখানে যে দাগ আছে এই রাস্তার হল আল্লাহর রাস্তা। কার রাস্তা? আর এই ডানের যতগুলো রাস্তা দেখো, ওয়াহাদিহি সুবুলুন, এই যে রাস্তাগুলো আছে সুবুলুস শায়াতিন, শয়তানের রাস্তা। কার রাস্তা? এটা শুনে আমি কিন্তু বলতেছি না, যদি কারো রাগ ওঠে সে রাগটাকে পড়বে কার উপরে জানেন? আল্লাহর নবীর উপরে। কার উপরে? হাদিসটা না পাইলে রাগ করবেন আমার উপরে, আর যদি পাওয়া যায় তারপরে রাগ করেন, সে রাগটা পাবে কার উপরে? আল্লাহর নবী। এরপরে কি বলেছেন শুনুন, আল্লাহর নবী বললেন, ওয়াহাদিহি সুবুলুন, এই যে ডানে বাবা অনেক যতগুলো রাস্তা দেখতে পাচ্ছ এইগুলো শয়তানের রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, ওই রাস্তার প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি ইসলামের উপরে চলতে চায়, সোজা রাস্তায় চলতে চায়, শয়তান কয় এই তরিকায় ঢুকো, ওই তরিকায় ঢুকো, এই রাস্তায় ঢুকো, ওই রাস্তায় ঢুকো, একটা তরিকায় ঢুকাইয়া দিয়া আপনাকে আঞ্চলিক ইসলামে ঢুকাইয়া দিল, মদিনার ইসলাম থেকে সরাইয়া দিল, ঠিক কিনা? ইসলামটা কি বরিশালের না মক্কা থেকে আসছে? কোরআন নাজিল কোথায়, শেষ হয়েছে কোথায়? মদিনায়। মক্কা মদিনায় কি এই তরিকা আছে? কোন তরিকা নাই। ওই যারা মক্কা চেয়ারম্যান সাহেব বলে গেলেন না, বিশেষ করে কোন কয় তরিকা আসবে না। ও আমার ভাইয়েরা, তবে চেয়ারম্যান সাহেবের কথার মধ্যে কিছু জানা দিতে আসছে, ভুয়া এগুলো থাকা দরকার ছিল তার। এই যে আল্লাহর নবীর কি আছে, হ্যাঁ কি জানি বলবো, কেউ একটা এগুলো আসলে কোন ভিত্তির কথা? আমি মক্কায় পড়াশোনা করেছি, আমি হজ করছি কতবার, 15-20 বার করা হয়েছে মনে হয়। আমি বরগুনা যে কয়বার তার বেশি দিয়ে মক্কা শুনেছি, এই সামনে সপ্তাহে যাওয়ার প্রোগ্রাম আছে। কাজে এই যে কতগুলো কাহিনী আছে যে আল্লাহ নবীর মৃত্যুর পরে, আবু বকরের মৃত্যুর পরে সাহাবীরা জিজ্ঞেস করেছে রাসূলকে, এটা ভুয়ো কথা, কোন হাদিসে নাই, কোন প্রত্যক্ষ নাই, এগুলো মিথ্যা কাহিনী। এই জন্য আমাদের মনে রাখতে হবে, যাই হোক যার যে কাজ সে যে করবে, সে চেয়ারম্যান সব চেয়ারম্যানই করবে, ভালো কথা। হাদিস বয়ান করার জন্য যে বলছি, এই জন্য হাদিস বয়ান করতে মহাদ্দিস লাগবে, কি লাগবে? হাদিস বয়ান করে মহাদ্দিসরা, আমরা এই সত্য কথাগুলো বলি আমাদের শত্রু হয়ে যাবে মানুষরা, কি করব? সত্য কথা যদি আমাদের সামনে বলা হয় আর আমরা না ধরি, তাই আমাদের আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন যে তোমার সামনে বলেছিল। এই জন্য মনে রাখবেন, আমার দেশে এই মিথ্যা কাহিনীগুলোই হয়। হাসান বসরি হজ করতে গিয়ে দেখে কাবা নাই, কাবা পয়ে গেল, রাবেয়া বসরিকে আনার জন্য চলে গেছে, বলে নাউজ বিল্লাহ। আমি একজন বড় মহাদ্দেশ সাহেবকে ধরলাম, কারণ অভ্যাস তো আছে ভুল করলে ধরে, হুজুর কাবা শরীফ যখন চলে গেল রাবেয়া বসরিকে আনার জন্য, তখন ওই যে কাবা শরীফে তো প্রত্যেকটা মুহূর্তে তওয়াফ চলে, শুধুমাত্র ফরজ নামাজের সময় তওয়াফটা বন্ধ থাকে, ফরজের সালামটা ফিরিয়ে দেয় তওয়াফ শুরু হয়ে যায়। তারপরে গোটা দুনিয়ার মানুষেরা কাবার দিকে ফিরে নামাজ পড়ে, নামাজটা কি হবে, কাবা তো চলে গেছে। তখন একটু চিন্তা করে বলল, আসল কাবা যায় নাই, ছায়া কাবা গেছে। আপনারা বুঝতে পারছেন উত্তরটা ঠিক আছে নাকি না? আগে তো বলল ইব্রাহিম আদাম হজ করতে গিয়ে দেখে কাবা নাই, তো আগে তো বললো কাবা নাই, এখন বলে ছায়া কাবা গেছে। ছায়া কাবা গেলে আগে কাবা খুঁজে পায় না কি জন্য? আসল বিষয়টা হচ্ছে এই যে মিথ্যা কাহিনী আগে বলে চিন্তা করে নাই। ও আমার ভাইয়েরা হাদিস পড়ুন, আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি স্বপ্নে দেখেছি মক্কায় গিয়ে ওমরা করতেছি, চলো তোমরা নবীর স্বপ্ন ওহি, ওমরা করতে যাবো। ঠিকই ওহি, কিন্তু এই বছর যে হবে তা তো জরুরি না। আল্লাহর নবী রওনা হয়ে আসলেন, 1400 সাহাবীর সঙ্গে আসলো, কারণ তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মক্কা আসতে মনে চায়, এখন সুযোগ পাওয়া গেছে। 1400 সাহাবী আল্লাহর নবীর সঙ্গে একেবারে মক্কার কাছাকাছি আসলো, এহরাম পরা ওমরা করার জন্য আসলো, কিন্তু হুদাইবিয়া পর্যন্ত আসার পরে এদেরকে বাধা দেওয়া হল। আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন মক্কার ভিতরে, যাও মক্কার নেতাদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, আমরা ওমরা করে চলে যাব, যুদ্ধ করবো না, মারামারি করবো না, আমাদের জন্য বাধা না দেয়। মক্কার নেতারা করল কি, ওসমানকে আটকাই দিল আর খবর ছড়াই দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে। এটার মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের শক্তিগুলো পরীক্ষা করা। ও আমার ভাইয়েরা খবর ছড়িয়ে বলল ওসমানকে হত্যা করা হয়েছে। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে চিৎকার মারলেন, ও আমার গাছের নিচে অবস্থানকারী সাহাবারা, ইয়া সাহাবা সাজারা, গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর দেওয়া হয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে, আসো, হয়তো ওসমান হত্যার বদলা নিয়ে আমরা মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সবাই শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না, কে কে রাজি আছো হাতের উপর হাত রেখে বায়াত করো। বায়াত তো পাওয়া গেছে, কিন্তু এই বায়াত কি আমাদের দেশের প্রচলিত বায়াত, তরিকার বায়াত? বায়াত কে আমাইনে উপর তরিকা চিস্তিয়া সাবরিয়া মজাদ দিয়ে কে, এই তরিকার বায়াত আল্লাহ শুনলেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এবারে হাত রেখে দিলেন, চোদ্দশো সাহাবায়ে কেরাম পর্যায় ক্রমে নবীর হাতে হাত রেখে বায়াত করছেন। আল্লাহর নবী নিজের হাতটা রাখলেন, বাম হাতটা ডান হাতের উপর রাখলেন, বললেন এটা ওসমানের হাত, যদি ওসমানও এই বায়াত থেকে বাদ না যায়। এইভাবে বায়াত হয়ে গেল, মক্কার লোকেরা ভয় পেয়ে গেল, কারণ সাহাবীরা বায়াত করে খুশি, এবারে যুদ্ধ করবো আমরা, তারপরে মক্কা হয়তো বিজয় করবো নতুবা শহীদ হয়ে যাব। বুখারী দ্বিতীয় খণ্ডে আছে, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে বায়াত করেছি, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা জিহাদ করব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রুহু থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত নীরব হব না, স্তব্ধ হব না, আমরা ফিরে যাব না। এই বায়াতের খবর যখন পৌঁছে গেল মক্কার লোকদের কাছে, তখন তারা বুঝতে পারছে সর্বনাশ। এইবারে তারা সন্ধি করার জন্য আসলো, এবারে চুক্তি হওয়া শুরু হল। চুক্তি ধারা হল একটা, এই যে জন্য আমি বলছি এই বছর আপনারা উমরা করতে পারবেন না, এইবার মক্কা ঢুকতে পারবেন না, এবার ফিরে যেতে হবে, আগামী বছর আসবেন, তিন দিন থাকবেন। এই চুক্তি পাশ হয়ে গেল। এরপরে আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, তোমরা সবাই এহরাম খুলে ফেলো, কোরবানির পশুগুলো এখানে জবাই করে দাও, মদিনায় ফিরে যাবো আমরা। ওমর বিন খাত্তাব খেপে গেলেন, আল্লাহর নবীকে ডাইরেক্ট গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হকের উপরে নন? আমাদের দিন কি সত্য নয়? আমাদের কোরআন কি সত্য নয়? আমরা যদি যুদ্ধ করে শহীদ হয়ে যাই তাহলে কি আমরা জান্নাতে যাব না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা রাসূলুল্লাহ, ওমর আমি আল্লাহর রাসূল, যা করছি বুঝেছেন, বুঝছি, শান্ত হয় নাই, গেছে আবু বকরের কাছে। আবু বকরকে বলল, আবু বকর, আমাদের নবী কি সত্য নবী নন? আমাদের দিন কি সত্য দিন নয়? আমরা কি হকের উপরে নই? আমাদের যদি কেউ মারা যায় তাহলে জান্নাতে যাবে, ওদের কেউ মারা যায় জাহান্নামে যাবে, বিষয়টা এরকম নয়? আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার, নবীর যে উত্তর একই উত্তর, বলছেন হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওসমান ওমর চুপ হয়ে গেলেন। এখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হুকুম দিলেন, কোরবানি করে ফিরে গেলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যেইখানে তিন দিন পর্যন্ত অবস্থান করলেন, চোদ্দশো সাহাবায়ে কেরাম যেখানে অবস্থান করলেন, আল্লাহর নবী যেখানে বসে বায়াত নিলেন, বায়াতে রেদওয়ান যেটা সম্পর্কে কোরআনে আপনাদের হয়ে গেছে, কোরআন বলছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা ইযি ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা গাছের নিচে বসে আপনার হাতের উপর হাত রেখে বায়াত করছিল, আল্লাহ তাআলা শুধু এ পর্যন্ত এর পরে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে শুন আল্লাহর হাত ছিল ধরে, বলুন সুবহানাল্লাহ। এত মজবুত পাকা অঙ্গীকার হল, বায়াত হল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী এবং সাহাবীরা কষ্ট করে মদিনার থেকে মক্কার কাছে আসলেন, ওইখানে কি কাবা গেছিল? কি নিষ্ঠুর কাবা! আল্লাহর নবীর জন্য গেল না, আবু বকর ওমরের জন্য গেল না, চোদ্দশো সাহাবীদের জন্য গেল না, আর রাবেয়া বসরিকে আগাই এনার জন্য চলে গেছে কাবা। ভাইরা আমার, কত কিছু বলবো, আরো কাহিনী আছে না? আমরা ছোটবেলায় পড়েছি রব্বি যিনি আলমা, রব্বি যিনি, কোরআন শরীফ পড়েনি আপনারা? সবক আসার পড়াইছে মৌলভী সাহেব, কি রব্বি যিনি আলমা, আল্লাহ আমার ইলেম বাড়াইয়ে দাও। আর পীর সাহেবদের কাহিনীতে আছে ইলেম কমাও, ঠিক না? ওই এক আলেম গেছে ফখরুদ্দিন রাজি, মুরিদ হওয়ার জন্য গেছে খাজা ওবাইদুল্লাহ হারের কাছে, তো বলছে যে দেখো তোমার অনেক এলেম, এলেম কমাইতে হইবে। তো সে নাকি জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়া চিন্তা করে বসে থাকবো, গাছের পাতায় পাতায় লেখলো, লেখতে লেখতে তাফসির কামিল হয়ে গেছে। আট বছর পর যখন আবার আসলো পীর সাহেব, তখন দেখলো এলেম তো আরো পাঁচ থাকছে, তো তোর মুরিদ বাড়ানো যাবে না, এলেম কমাইয়া আস। আবার জঙ্গলে গেল, এর মধ্যে মৃত্যু এসে গেছে, তখন শয়তান আসছে, শয়তান নাকি দলিল দেয়, সে কাটে, একশো একটা দলিল কাটা শেষ হয়ে গেছে। শেষে ওই পীর সাপ দেখতে পাইল, তখন লোটা ফিকে মারছে, কয় বিনা দলিল আল্লাহ এক, এই যে বলল একবারে লোকটা ইমান নিয়ে মারা গেছে, পীরের কাছে না গেলে তো বেইমানই মরতে হইত, বুঝাই দিল লোকদেরকে। আমার ভাইয়েরা, এই মিথ্যা কাহিনী বলে আল্লাহর হুকুমের সাথে ডাইরেক্ট সংঘর্ষী। আল্লাহ বলছেন রব্বি জিদনি ইলমা, বলো, কুল বলো, রব্বি জিদনি ইলমা, আল্লাহ ইলম বাড়াইয়া দাও। আর ওইখানে কাহিনীতে বলে এলেন কমাইয়া আসো, এলেন কমাইয়া আসো। এরপরে পিসাব দেখলো কি করে, এই যে দেখা আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিদাতি সুদূর, সবকিছু জানে একমাত্র কে? এই জন্য বলছি আল্লাহর নবী যখন লা ইলাহার দাওয়াত দিলেন, মনে আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত এখনো যে ব্যক্তি দিবে, মক্কার কুফাররা যেরকম ক্ষেপে গিয়েছিল এরকম আমাদের যুগের লোকেরাও কি হবে? ক্ষিপ্ত হবে। দুই প্রকার লোকেরা ক্ষিপ্ত হবে, এক প্রকারের শাসক আর এক প্রকারের কি যাজক, মানে আলেম। সব আলেম না, যে আলেমরা এরকম নিজেরা আল্লাহর আসনে বসে আছে, নিজেরা কি নিজেরা আল্লাহ হয়ে গেছে, কারণ আল্লাহর কাজগুলো যারা করে তারা কি, লা ইলাহা বলে আমরা বাতিল আল্লাহকে বর্জন করছি, সেই বাতিল আল্লাহগুলো কারা চিনা রাখবে না? বাতিল আল্লাহগুলো হচ্ছে ওরা যারা আল্লাহর হুকুম বাতিল করে নিজেরা বরং আইন তৈরি করে, তারা কি, তারা আল্লাহ হয়ে যায়, কি হয়ে যায়, আল্লাহ হয়ে যায়। লা ইলাহা বলে ওদেরকে বাদ দিচ্ছি আমরা, লা ইলাহা যে না তোদেরকে আমরা মানি না। এখন এইরকম আল্লাহ আমাদের দেশে আছে বহু, ফেরাউন আল্লাহ দাবি করছিল না, এই ফেরাউন আল্লাহ দাবি করেছিল, যেরকম আমাদের সমাজ এরকম বাতিল আল্লাহ আছে, দেখাবো আসেন একে করে দেখাই কিছুটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন বিধান, কোরআন আইন, আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাজ্জিল উনসাইয়াইন, সূরা নিসা 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করেছেন, হুকুম দিচ্ছেন, লিযাকারি মিছলু হাজ্জিল উনসাইয়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিয়েছেন কে? এবারে আমার দেশের একদল মানুষেরা বলল এই আইনে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে, আল্লাহ তাআলা ঠিক ইনসাফ করে নাই, নারীদের অধিকার হরণ করেছে, এই জন্য আইনটাকে বদলাইতে হইবে, সমান করে দিতে হবে, এরকম করছে না? তাহলে যারা আল্লাহর আইন বাতিল করে নিজেরা আইন তৈরি করলো, তারা আল্লাহ দাবি করলো কিনা? লা ইলাহা বলে এই আল্লাহদেরকে বর্জন করতে, যে আমরা তোমাদেরকে মানি না, লা ইলাহা তোদেরকে আমরা মানি না। এখন বুঝতে পারছেন আল্লাহ কেমনে হইল? ও আমার ভাইয়েরা ঢুকে পড়ছে, এখন একটু বলতেই হয়, আল্লাহ তাআলা নারীদেরকে অর্ধেক কেন দিলেন, এটা একটা প্রশ্ন, তাই না? আরো কিছু প্রশ্ন আছে, পর্দার হুকুম দিল কি জন্য, তারপরে তালাক দেওয়ার ক্ষমতা পুরুষকে দিল, মেয়ে লোককে দেয় নাই কেন, তারপরে পুরুষরা চারটে বিয়ে করতে পারে, মেয়ে লোকেরা কেন একটা বিয়ে করবে, এইসব প্রশ্ন আছে না? একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি আমি, কারণ না বললে আপনারা এগুলো বিভ্রান্তি থেকে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরিষ্কার করে দিয়েছেন মেয়ে লোকদেরকে অর্ধেক কেন দিলেন। আমি একটু আগে বুঝেই নি, আপনি মনে করুন আব্দুর রহমান আপনার নাম, আপনার একটা ছেলে একটা মেয়ে আছে, এই দুইটা ছেলে মেয়ে রেখে মনে করেন আমাদের হাদি মোবারক সাহেবের একটা ছেলে একটা মেয়ে, উনি 3 লাখ টাকা রেখে মারা গেল, এখন 3 লাখ টাকার মধ্যে থেকে ছেলে কত পাবে? 2 লাখ, ইসলামের হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী 2 লাখ পাবে, আর মেয়ে কত পাবে? 1 লাখ। এবারে উনি মারা গেলেন, ছেলে মেয়ে দুইটা বিয়ের উপযুক্ত হল, মেয়েটাকে বিয়ে দেওয়া হল, বিয়ে দিলে পরে সে স্বামীর ঘরে গেল, স্বামী তাকে 50,000 টাকা মোহর দিল, এখন তার সম্পত্তি কত হইল? 1.5 লাখ। অপরদিকে ছেলেটা বিয়ের উপযুক্ত হইল, ছেলেও বিয়ে ঠিক করে মেয়েকে বিয়ে করলো, বিয়ে করে 50,000 টাকা মোহর দিল, এখন তার কত আছে? এখন ওই যে তার বোন আর ছেলে সমান হয়ে গেছে কিনা, কিন্তু এরপরে দেখেন বাচ্চা করে, বোনটা বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীর ঘরে চলে গেল, এখন তার নিজের কোনো খরচা নাই, ওর সোনো পাউডার তেল সাবান কাপড় চোপড় সবগুলো কার দায়িত্বে? স্বামীর দায়িত্বে। আর অপরদিকে ওই যে ছেলেটা বিয়ে করল, তার খরচা আছে কিনা? এখন তার নিজের খরচা চালাইতে হইবে, বউয়ের শাড়ি কিনতে হবে, স্বর্ণ কিনতে হবে, সোনো পাউডার কিনতে হবে, ঘরের বাজার করতে হবে, তাহলে এখন মেয়েটা জিতল না ছেলেটা ঠকল, কোনটা? মেয়েটা জিতে গেল। এই জন্য মনে রাখতে ইসলাম যে ভাগ করেছে কি সুন্দর। এরপরে চিন্তা করেন, মহিলারা 4 জায়গায় ছেলেদের তুলনায় অর্ধেক পায়, 10 জায়গায় সমান পায়, আর 12 জায়গায় মেয়ে লোকেরা পায় পুরুষরা পায় না, আর এই সব বয়ান করতে তার মাথায় ধরবে না। আর বারো জায়গায় মেয়ে লোকেরা বেশি পায়, কি পায় মানে পায় আর পুরুষরা পায় না, এরকম বারোটা জায়গা আছে। তাহলে এখন সব মিলাইলে পরে ইসলামকে মেয়েদেরকে ঠকাইছে না জিতেছে, জিতেছে না। এরপরে খেয়াল করেন মেয়েদের তিনটা জীবন, কয়টা জীবন? মেয়েদের প্রথম জীবন হল মেয়ে, যখন মেয়ে থাকে তখন বাপের ঘরে খায় ঠিক না, বাপের দায়িত্বে তার খাওয়া দাওয়া কাপড় চোপড় সোনো পাউডার সব বাপের দায়িত্বে। এরপরে যখন বিয়ে হয়ে গেল তখন কি? তখন বউ স্বামীর দায়িত্বে খাওয়া দাওয়া। এরপরে যখন বুড়ো হয়ে গেল হয়তো স্বামী মারা গেল, এখন সন্তানের দায়িত্ব খাওয়া দাওয়া করানো, এখন মা, এখন কি মা? তিনটা জীবন, কটা জীবন? আল্লাহ তারা কি গুরুত্ব দিয়েছেন, মেয়ে যখন থাকে তখন হাদিসে বলা আছে এক যুগে মেয়ে হওয়াটাকে অপরাধ মনে করা তো। এখন ইন্ডিয়াতে যান, আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, আমি দেওবন্দের ছাত্র, আমি প্রথমে দাওরা করেছি জামিয়া রহমানিয়া ঢাকা, যেখানে আমি মহাদ্দিস ছিলাম, হাদিস পড়াইতাম, ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম। এরপরে আমার দেওবন্দে ফার্স্ট ক্লাস হয়েছি ডবল দাওরা মুক্তি উঠান থেকে। এই যে দেওবন্দে পড়ার সময় ইন্ডিয়াতে দেখেছি তাদের কালচারগুলো, ইন্ডিয়াতে মেয়েদেরকে কোন সম্পত্তি দেওয়া দূরের কথা, মেয়েরা বাপের সম্পত্তিতে ভাগ পায় না। এই জন্য হিন্দু মেয়ে হওয়া মানে এটা গজব হওয়া, মেয়ে বিয়ে দেওয়ার সময় তাকে সয় সম্পত্তি যা দেওয়ার একবারে দিয়ে বিদায় দেয়, ঠিক কিনা? এইখান থেকে আমাদের সমাজে যৌতুক প্রথা এসেছে, হিন্দুরা দেয় ওইটা থেকে মুসলমানরাও দেয়, এই যৌতুক প্রথার জন্ম দিয়েছে হিন্দুরা, ঠিক কিনা? এরপরে হিন্দু ধর্মে একটা মেয়ে যদি বিয়ে হয়ে গেল, আজকে বিয়ে হল, কালকে স্বামী মারা গেল, মারা যাওয়ার পরে ওই মেয়ে আর বিয়ে বসতে পারবে? বিধবা বিয়ে বসতে পারবে? বিধবা বিয়ে বসতে পারবে না, মাছ মাংস খাইতে পারবে না, ভালো রঙিন কাপড় পরতে পারবে না, বিয়ে শাদিতে যাইতে পারবে না, ও অলক্ষী, ও কি অলক্ষী হয়ে গেছে। এরপরে যদি আরো যদি স্বর্গে যাইতে চায় তাহলে স্বামীর চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে, ঠিক কিনা? কলকাতা এক ঘটনা ঘটল, এক যুবতী মেয়ে এরকম ভাবে সে যখন নাকি মারা গেল, তার স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার পরে বোনের ক্ষতি হল যে তাকেও চিতায় আত্মদিতে মরতে হবে, স্বামীর চিতায় মরতে হবে। যখন ঝাঁপ দিয়ে পড়ল, শাড়িটা পুড়ে গেল, জীবন্ত মেয়েটা উলঙ্গ হয়ে গেছে, ভাই ছিল সামনে, ভাই আগুনে ঝাঁপ দিয়ে বোনটাকে কোলে নিয়ে ওখান থেকে দৌড়, এখন তো হিন্দু তোমার তোমার খেপে গেছে, এটা একেবারে নরকই যাবে। এরপরে সে প্রতিবাদ করল, যেই সমাজ এইরকম ভাবে ধর্ম দেয় সেই ধর্ম আল্লাহর কোন ধর্ম হতে পারে না। সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমার ভাইয়েরা ওইখানে গিয়ে শিখাও, নারীদেরকে ঠকিয়েছে তারা, যারা নারীদেরকে বিয়ে বসার অধিকার দেয় না স্বামী মারা গেলে পরে, ওদেরকে শিখাও, যারা নারীদেরকে নিরামিষ খাওয়াতে বাধ্য করে, ওদেরকে শিখাও, যারা নারীদেরকে স্বামী মারা গেলে পরে কোন বিয়ে অনুষ্ঠানে বারো অনুষ্ঠান যেতে দেয় না, আমাদেরকে শিখাবার দরকার নাই। আমাদের নবী পরিষ্কার বলেছেন যেই ব্যক্তির তিনটা মেয়ে হবে এবং ঠিক মতো লালন পালন করে বিয়ে শাদি দিবে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ দুইটা মেয়ে হয়? বলে হ্যাঁ দুইটা মেয়ে হলো তার জন্য একই গ্যারান্টি। আমার ভাইয়েরা ইসলাম মেয়েদেরকে কত মূল্য দিয়েছে। এরপরে স্ত্রী, স্ত্রী হলে কেমনে চালাইবা, তার বিস্তারিত হাদিসে বলা আছে, আল্লাহ রাসূল বলেছেন মেয়েদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বাঁকা হাড্ডি দিয়ে, তা আবার একেবারে বাম পা জড়ির উপরে হাড্ডি দিয়ে, ওটা সোজা করতে যাইবে না, সোজা করতে গেলে ভেঙে যাবে, ভেঙে যাওয়া মানে তালাক, ওদেরকে বাঁকা রেখেই কাজ দাও, ওরা তোমাদের খাদেম, তুমি আল্লাহর কালেমার মাধ্যমে ওদেরকে বিয়ে করেছ, ওদেরকে মারধর করবে না, মারধর যদি করতে একান্ত কতটুক করবে, দাগ করতে পারবে না, চেহারায় মারতে পারবে না, হাতে মারতে পারবে না, এরকম শরিয়াতে খাস করে দিয়েছে। এবার স্ত্রী অবস্থায় এরপরে ইসলাম মা হয়ে গেলে কি বলছে কোরআনে স্পষ্ট আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্ব রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, আল্লাহর চূড়ান্ত ঘোষণা হচ্ছে লা তাআবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া তোমরা আর কার ইবাদত করতে পারবে না। এরপরই বলছেন, এরপরে আল্লাহর ইবাদত করার পরে কোন পীরের কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে, ভালো ব্যবহার করবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি পিতামাতা উভয়জন অথবা কোন একজন বৃদ্ধ অবস্থায় তোমার কাছে পৌঁছায়, বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে খবরদার তাদের আচার ব্যবহারে, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ বলো না, ধমক দিয়ে কথা বলো না। আর আমার দেশে করে কি, মা বাপ যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায় তোর খতনে খাজে গান পড়ায় যে তাড়াতাড়ি মরুক, ঠিক কিনা? হুজুর কো ডাইকা পড়ায় খতনে খাজে গান করেন, খাজে গান করেন এই জন্য যে যদি হায়াত থাকে ভালো হইত, আর হায়াত না দিলে মরিয়ে থাক, এই দোয়া পড়ায় না? আল্লাহর নবী এই দোয়া শিখেছেন, এই খতনে খাজা গান, দুরুদে নারিয়া, এই সমস্ত দুরুদ হাদিসে নাই, দুরুদে হাজারি, দুরুদে নারিয়া, আর কি কি দুরুদ আছে না, এই সমস্ত দুরুদ কোন হাদিসে নাই, হাদিসের দুরুদ পড়বে না, মানুষের তৈরি করা দুরুদ পড়বে না। বলতেছিলাম যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতামাতা উভয়জন অথবা কোন একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফফিন, খবরদার খবরদার তাদের কোন ব্যবহারে, তাদের কোন আচরণে তুমি উফ শব্দ বলো না, ওয়ালা তানহারহুমা, এবং তাদের ধমক দিয়ে কথা বলো না, অকুল্লাহুমা কওলান কারিমা, তাদের সঙ্গে নম্র নম্র ভাবে কথা বলো, বিনয়ের সাথে কথা বলো, অফেদলাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, তোমার বৃদ্ধ পিতামাতার খেদমতের প্রয়োজন আছে, তুমি খেদমতের ডানা, বিনয়ের ডানা, দয়ার ডানা তাদের সামনে বিছিয়ে দাও, আর যখন তারা মরে যায় দোয়া করো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আমার রব্বুল আলামিন, আমার পিতামাতা আমাকে যেভাবে শিশু অবস্থায় ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবেসে আমাকে লালন পালন করেছে, আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করে যদি বলুন কি সুন্দর শিখানো দোয়া। আল্লাহর নবী শুধু মুসলিম হলেই না, অমুসলিম মাদেরকেও সম্মান করতে বলেছেন। আল্লাহর নবী বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সকালবেলা এসে নবীর দরবারে কান্না জুড়ে দিলেন। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা কাঁদছো কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার মা কাফের অবস্থায় ইসলাম গ্রহণ করে নাই, আমি গত রাতে আপনার দরবার থেকে যেতে দেরি করেছি, আমার মা জিজ্ঞেস করল আবু হুরায়রা কোত্থেকে এসেছ, আমি বললাম এমন এক মহান ব্যক্তির দরবার থেকে এসেছি যার কদমে থাকতে পারলে মানুষ নিজেকে ধন্য মনে করে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার নাম শোনা মাত্র জ্বলে উঠল, রেগে গেল, আমাকে মারতে শুরু করল, মারতে মারতে রক্ত বের করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সেই জন্য কাঁদছি। আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী বললেন আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছেন, আমি সেজন্য তোমাকে কি করতে পারি, তোমার মায়ের বিরুদ্ধে আমি বদ্দোয়া তো করতে পারি না। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই, আপনার কাছে বদ্দোয়া চাওয়ার জন্য আসি নাই, আমি জানি আপনি আল্লাহর রসুল, আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, যদি আল্লাহ তারা হেদায়েত নসিবে রাখেন হয়তো আমার মাকে আল্লাহ হেদায়েত দিতে পারেন। আল্লাহর নবী এবার আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে হেদায়েত দান করো। আল্লাহর নবী দোয়া করলেন, আবু হুরায়রা জোরে দৌড় দিলেন, সাহাবায়ে কেরামটাকে ফিরাবার চেষ্টা করলেন, কেন দৌড়াচ্ছ, শিক্ষিত মানুষ কখন দৌড়ায় না, ফিরাবার চেষ্টা করলো সবাই, আবু হুরায়রা বলছেন এটা সহিহ বরাত নাই, হাতুড়ে কথা নাই, এটা আমি এটা বলিও না, হাতুড়ে কথা হাদিসে নাই, আমি বলিও না, আমি বললাম কি দোয়া করতে লাগলেন, দোয়া কথা আছে, আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, আবু হুরায়রা দৌড়ালেন, সাহাবায়ে কিরাম আবু হুরায়রা থামো কেন দৌড়াচ্ছ কি হয়েছে, তিনি বলে আমাকে দৌড়াতে দাও, আমি দেখতে চাই আমি কি আল্লাহর আর আমি কি আমার মায়ের কাছে আগে পৌঁছতে পারি, নাকি আমার রাসূলের দোয়া গিয়ে আমার মায়ের কাছে আগে পৌঁছে? আবু হুরায়রা দৌড়ে গেলেন, ঘরের দরজা বন্ধ দেখতে পেলেন। আবু হুরায়রা বললেন, মা, ডাক দিলেন। এবার মা বলল, আবার একটু অপেক্ষা করুন। আবু হুরায়রা বললেন, আমি মায়ের আওয়াজ শুনে বুঝতে পেরেছি মায়ের আওয়াজের মধ্যে সেই শিরিকের গন্ধ নাই, কর্কশতা নাই, রাগান্বিত ভাব নাই। নম্রভাবে বলেন, আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, আমি গত রাতে তোমাকে প্রহার করে লজ্জা পেয়েছি, তুমি তো কোন খারাপ লোকের কাছে যাও নাই, আমিও তার কাছে যেতে চাই, আমিও করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, আমি মায়ের ওয়াজ করতে গেলে সময় লাগবে, এগুলো আপনারা অনেকটা জানেন। আমি ইঙ্গিত দিচ্ছিলাম যে ইসলাম মায়ের জন্য কি মূল্য রেখেছে। আল্লাহর নবী নিজেও খেদমত করেছেন, মায়ের খেদমত করার সুযোগ হয় না, অনেক কাহিনী আছে। দুধ মায়ের সঙ্গে কি আচরণ করেছেন, মা বাবার সঙ্গে কিভাবে করতে হবে সে শিক্ষা দিয়েছেন। আমাদের বুঝতে হবে যে ইসলাম মায়ের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য আলাদা আলাদা মর্যাদা দিয়েছে, নারীদেরকে এইভাবে মর্যাদা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ইসলাম কেন পর্দার হুকুম দিল? ভাইরা আমার, পর্দার হুকুম দিয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে বাতিগুলো জ্বলে, কয়টা তার আছে? দুইটা তার আছে। দুইটা তার ছাড়া বাতি জ্বলবে? এখন এই দুইটা তারে পর্দা লাগানো আছে কিনা? রাবারের পর্দা লাগানো আছে। এই পর্দা যদি কেউ না মানে, পর্দাটাকে উঠিয়ে দেয়, তাহলে কি বাতি জ্বলবে না আগুন লাগবে? এই পর্দা দুটোকে তার দিয়ে জড়া, তার দু পর্দা দিয়ে জড়ানো, এই তার দুটো নির্দিষ্ট নিয়মে এখানে লাগাতে হবে, তারপরে বাতি জ্বলবে, আলো দিবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুইটা ভাগে সৃষ্টি করেছেন, শুধু মানুষকে না, সব প্রাণীকে আলাদা আলাদা সৃষ্টি করেছেন, একদল পুরুষ একদল মেয়ে লোক। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। পুরুষরা মেয়ে লোকদের জন্য, মেয়ে লোকরা পুরুষের জন্য পোশাক সমতুল্য। একজন আলোচনা সম্পূরক একজনকে ছাড়া চলতে পারবে না। এখন এই মেয়ে লোকরা পুরুষরা ছাড়া যে সমাজ চলবে না, এজন্য এদেরকেও একসাথ হতে হবে, কিন্তু সেখানে যে কোনো জায়গায় একসাথে চলবে না, মিললে চলবে না, পর্দা দিতে হবে। পর্দা দিয়ে তাদেরকে নির্দিষ্ট নিয়মে বিয়ে করতে হবে, তারপরে মিলতে হবে, তাহলে তাদের থেকে আলোকিত মানুষ তৈরি হবে। এই জন্য পর্দার হুকুম দিয়েছেন। আমার ভাইয়েরা, এই পর্দার হুকুমটা আল্লাহর কোরআনে স্পষ্ট বলা আছে। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং দুনিয়ার সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জিলবাব করে নেয়, পর্দা ঝুলিয়ে দেয়। এই পর্দা করে লাভ কি? আল্লাহ বলছেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা। যদি পর্দা তোমরা করো, তাহলে তোমাদেরকে কেউ উত্তপ্ত করতে পারবে না, তোমাদেরকে কেউ টিজিং করতে পারবে না, তোমাদের এসি মারতে পারবে না, শাড়ি ধরে টান দিতে পারবে না। হুকুমটা কার? এখন যদি কেউ বলে আল্লাহ তারা পর্দার হুকুম দিয়ে নারীদেরকে ঠকিয়েছে, সে ব্যক্তি আল্লাহর ভুল ধরল কিনা? এই জন্য পর্দার বিধানকে বাতিল করলো, বাতিল করে নিজের আইন তৈরি করলো, পর্দা করা চলবে না। তারা ভুল ধরল কার? এরা আল্লাহ হয়ে গেছে কিনা? এরা নিজেরা কি দাবি করলো? এই আইন কানুন তৈরি করা কাজটা কার? আল্লাহটাকে বাদ দিয়ে যারা নিজের আইন তৈরি করলো, তারা আল্লাহ হয়ে গেছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহদেরকে বর্জন করতে হবে। এবারে আসুন আমরা এক এক করে দেখ, আমি সবগুলো বিস্তারিত বলতে পারতেছি না, তাছাড়া এই মসজিদে এই ওয়াজ করার জায়গাও না আসলে। আমাদের ভাইরা, আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতারিবুহু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয়ের লটারি, এগুলো শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ বলছেন, ফাজতারিবুহু, এ তোমরা এগুলোতে সম্পূর্ণ বর্জন করো। মদ ইসলামে হালাল না হারাম? আমাদের দেশে যদি মদের লাইসেন্স থাকে সরকারের খাতায়, তাহলে এটা কি হালাল না হারাম? হালাল, সরকারের কাছে হালাল। সরকারের মদের দোকান আছে, সরকারি মদের কারখানা আছে, ফাইভ স্টারে মদ বৈধ, লাইসেন্স দেওয়া, কি দেওয়া? তাই আল্লাহ তারা যে মদকে হারাম করেছেন এই মদের যারা লাইসেন্স দিয়ে হালাল করে এরা কি মুসলিম হয়ে গেছে না কাফের হয়ে গেছে, এরা আল্লাহর সাথে বসে গেছে কিনা, এগুলো বুঝতে হবে। এবারে আসুন, সুদ ইসলামে হালাল না হারাম? আমার দেশে ব্যাংকে সুদ হালাল না হারাম? হালাল, সরকার লাইসেন্স দিছে, লাইসেন্স দেওয়া মানে কি হালাল করা, বৈধ। সরকারের খাতায় সুদ হারাম কোনটা জানেন? এই যে গ্রামে সুদের টাকা দেয় না, লাইসেন্স বিহীন গ্রামের সুদের মহাজন, এগুলো সরকারের খাতায় হারাম, অবৈধ, কারণ লাইসেন্স নাই। আর যত ব্যাংকের সুদ আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, এরকম গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, এরকম ভাবে ব্র্যাক ব্যাংক যত আছে, এই সবগুলো লাইসেন্স আছে কিনা? তো লাইসেন্স আছে, এই জন্য সরকারের খাতায় বৈধ মানে হালাল। বৈধ মানে কি? আল্লাহ করলেন সুদ হারাম, সরকার করলো কি হালাল। এখন এটা যারা করলো তারা কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? এরকম ভাবে যে না ইসলামে হালাল না হারাম, আল্লাহ তারা বোঝের পর স্পষ্ট আয়াতা, তোমরা জেনার বিচারের কাছেও যেও না, এটা হলো হারাম কাজ, বেহায়া পোনা কাজ, অশ্লীল কাজ। আমাদের সরকারের খাতায় পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ কি? এবং তাদের নাম যৌনকর্মী, তাদের নাম কি? যৌনকর্মী, বেশ্যা। জেনা করার জন্য সরকারিভাবে লাইসেন্স দিয়ে পতিতালয় খোলা আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনা হারাম, আমার সরকার বলল জেনা হালাল, বৈধ, লাইসেন্স থাকলে বৈধ। সরকারের খাতে অবৈধ কোনটা জানেন? জোর করে যদি কথা অবৈধ, আর তো দুইজনের সন্তুষ্টিতে করে তাহলে অবৈধ না, এটাকে ধর্ষণ বলে না। ও আমার ভাইয়েরা, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জেনার বিচারের জন্য বিচার করেছেন। কোরআনে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নিয়ে আর ব্যভিচারী, পুরুষ হোক আর মেয়ে লোক হোক, ওরা জেনা করলে পরে, অবিবাহিত হলে পরে ওদেরকে 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় তাহলে ওদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? এই আইন আছে দেশে? আপনি এখানে করেন না, দেখবেন যে পুলিশ ধরবে। তবে এইরকম করার নিয়মও নাই, এই জন্য অনেকে স্লোগান দেয় না, আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো, আমি এগুলো ঘুরেই দিই। তুমি আল কোরআন আলো ঘরে জ্বালো কেমনি জ্বালাইবা? সরকার এসে দিবেই দিবে, তুমি এখানে চোরে হাত কাটবা, পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, ঠিক কিনা? তোমার আলো নিবেই দিবে, আল কোরআন আলো জ্বালাইলা নিবেই দিল। তুমি একটা জেনাকার ধরে পাথর মারলা, তোমার কি করবে? পুলিশ ধরে নিয়ে যাবে। এই জন্য আল কোরআন আলো সংসদে জ্বালো, কোথায় জ্বালাইতে পারবে? সংসদে জ্বালাইতে হইবে, আদালতে জ্বালাইতে হইবে, এরপরে তোমার ঘরে ঘরে জ্বলবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন চোরের জন্য বিচার দিয়েছেন। কোরআনে আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাত্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি চুরি করে ধরা পড়ে ওদের হাত কেটে ফেলো। আইন দিয়েছেন কে? এই আইন আছে দেশে? এখন আপনি চোরে হাত কাটেন, পুলিশ কি করবে? আপনাকে ধরে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহর এই সমস্ত আইনগুলো বাতিল করছে কিনা? আল্লাহ আইন বাতিল করলো, নিজেরা বিকল্প আইন তৈরি করলো। এরপরে মেয়ে লোকদেরকে তালাক দেওয়ার ক্ষমতা, মেয়ে লোকদেরকে ওই যে চারটে বিয়ে করা, এসবগুলো জায়েজ করতেছে এখন। এই জন্যই এখন দেখবেন আস্তে আস্তে ওই যে মায়ের নাম লেখায়, দেখবেন আগে খাতাপত্রে শুধু বাপের নাম লেখা হতো, এখন কি লেখায়? মায়ের নাম লেখায়। কারণ আছে কতগুলো, এই মায়ের নাম লেখার বড় উদ্দেশ্য সামনে অনেক। আস্তে আস্তে বাপের নামের পরিচয় যেন না থাকে, বিদেশে বাপের পরিচয় নাই, কারণ মা এক কেনাবে, বাপ কি আর এক কেনাবে। মা একটা পুরুষের সঙ্গে আছে, স্বামী আর একটা মহিলা নিয়ে আছে, ঘরে স্ত্রী তার স্বামীকে বলে তুমি আজকে আর এক ঘরে যাও, আমার বয়ফ্রেন্ড আসবে। স্বামী যদি বাধা দেয় তাহলে এসে পুলিশ ডাকবে, পুলিশ আসে বলবে এই বেটা তুই কেন তোর স্বামীকে বাধা দিবি, স্ত্রীকে বাধা দিবি, সে দশটা পুরুষ থাকবে, তুই বাধা দিতে কে? ও আমার ভাইয়েরা, আমার দেশে ইসলামিক পরিবেশ থাকার কারণে স্বামীরা স্ত্রীরা মেয়েদের স্বামীদেরকে খেদমত করে, ঘরে একটা পারিবারিক বন্ধন আছে, এইটাকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা এই পর্দার বিধানকে বাতিল করে ঘরে ঘরে মেয়েদেরকে নামাইছে, কি সুন্দর মেয়েদেরকে বুঝাইছে, পর্দা দিয়ে তোমাদেরকে ইসলাম অধিকার হরণ করেছে। এখন অধিকার হরণ করলো কিভাবে সেইটা বোঝাবার জন্য মেয়েদের রাস্তা নামাইলো, রাস্তা নামাই এখন মাটির কাজ করা, ঠিক কিনা? ইসলাম কি সুন্দর করেছে, ইসলাম বলল অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা তোমরা ঘরে অবস্থান করো, পুরুষরা বাইরে কাজ করবে, কর্মস্থল ভিন্ন, অধিকার তো আগেই বললাম মেয়ে লোকের ইসলাম অধিকার সমান দেয় নাই, বরং অধিকার মেয়ে লোকদেরকে পুরুষের চেয়ে অনেক বেশি দিয়েছে, সেইগুলো ঠিকমতো দেয় না, ইসলাম যা দিয়েছে তাকে ঠিকমতো দেয় নাকি? বাপ মারা গেলে ভাইরা ইসলামের যতটুকু দেওয়া আছে যে দেয় ঠিকমতো দেয় না, আমার ভাইরা এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পর্দার বিধান দিলেন সেটা আমরা আলোচনা করলাম। পর্দার বিধান দিয়ে আল্লাহ তাআলা নারীদেরকে ইজ্জত দিয়েছেন যাতে করে পুরুষরা এদেরকে ধরতে না পারে, ছুঁইতে না পারে। একটা লোক যখন পিপাসায় কাতর হয়, পানি পাওয়া যায় না, তখন পঞ্চাশ টাকা দিয়ে হলে একটা ডাব কিনে খাইছে কিনা? আর যদি ফ্রি পাওয়া যায় ডাব কিনবে কেউ? ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে যৌবন দিয়েছেন, পুরুষদের মধ্যে যৌবন দিয়েছেন, এরপরে বলছেন মেয়েদেরকে পর্দা করো, পর্দা করলে ছেলেরা তোমাদেরকে নাগালে পাইবে না, টাকা পয়সা দিয়ে বিয়ে করবে, ঠিক কিনা? আর যদি ফ্রি পাওয়া যায় তাহলে বিয়ে করবে কেউ? ওই যে এক লোক নতুন কলা গাছ লাগাইছিল নতুন বাড়ি, তো নতুন বাড়ি নতুন বড় বড় কলা হয়েছে সাগর কলা, চিন্তা করলো নলি গ্রামের লোকেরা কিনে খাবে না, বরগুনা নিয়ে যায়, বরগুনা নিয়ে বিক্রি করার জন্য বসলো, আর চিন্তা করলো মানুষের খাইতে কষ্ট হবে, ছোলা ফলাইবে, ছোলাগুলো ফালাইয়ে বিক্রি করতে বসছে। এখন আশপাশের যত কলা সব বিক্রি হয়ে গেছে, ওর নতুন বাড়ির বড় কলার কাছে কেউ আসে না। এবারে চিৎকার মারলো যে ভাইরা তোমাদের কি হলো, আমার নতুন বাড়ির নতুন কলা বড় কলা মিষ্টি কলা কেন খাচ্ছ না? লোকেরা বলল যে এটা তোমার ছোলা নাই পর্দা নাই, তো ছোলা তোমাদের সুবিধার জন্য ফেলে দিয়েছি। দেখো আমাদের সুবিধার জন্য আর করো আর যাই করো, তোমার কলায় ছোলা নাই, এই কলায় মাছি বসেছে, মশা পড়েছে, ধুলাবালু ছড়িয়েছে, রোগ জীবাণু পড়েছে, এই কলা খাইলে পেট খারাপ হবে, সেই জন্য খাবো না এটা। লোকটা বলো ঠিক আছে বিনা পয়সায় খাও, কোথায় বিনা পয়সা দিলেও খাবো না, কারণ এই তোমার কলায় মশা মাছি ছড়িয়েছে, এটা খাইলে পেট খারাপ হইবে, এই জন্য কলা খাইতে পারি দূরটা কি করতে পারো, পেট খারাপ হইলে ঔষধের টাকা দিতে পারো। ঠিক সেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়ে লোকদেরকে পর্দা করতে বলেছেন, এই পর্দা যে দেশে আছে সে দেশে এখনো মেয়ে লোকদেরকে টাকা পয়সা দিয়া তারপরে বিয়ে করতে হয়। সৌদি আরবে দেখেন গিয়া অনেক হাজার হাজার ছেলেরা বিয়ে করতে পারে না, লাখ লাখ ছেলে বিয়ে করতে পারে না, কি জন্য? কারণ ওই দেশে ধনী রাষ্ট্র ঠিকই, তারপরেও বিয়ে করার টাকা নাই। একটা মহিলাকে বিয়ে করতে হলে কমপক্ষে 1 লাখ রিয়াল থেকে শুরু করে 50 লাখ রিয়াল দিতে হয়, আর 1 লাখ রিয়ালের দাম কত? 20 লাখ টাকা। এই 1 লাখ রিয়াল থেকে শুরু করে 20-50 লাখ রিয়াল দিয়ে বিয়ে করতে হয়, যে কারণে সৌদি আরবে অনেক ছেলেরা বিয়ে করতে পারে না, সরকার এদেরকে সাহায্য করে তারপরে বিয়ে করায়। জয় বলেন সুবহানাল্লাহ। ওই দেশে পর্দা আছে, দাম আছে মেয়ে লোকদের, আর আমার দেশে পর্দা উঠে গেছে, দাম নাই। এখন যে মেয়ে লোকদেরকে শরিয়াতে 4টে বিয়ে করতে অনুমতি দিল না, কি জন্য? আমার ভাইয়েরা একটা পুরুষের 4টে বিয়ে করলো, 4টা মহিলার সঙ্গে মিলল, 4টে বাচ্চা হইল, এই সব বাচ্চাগুলোর বাপকে ওই পুরুষটা। পক্ষান্তরে একটা মহিলার 4টে বিয়ে করে, 4টে পুরুষের সাথে মিশে, এখন 1টা বাচ্চা হইল, এই 4টা পুরুষের মধ্যে বাচ্চার বাপকে হবে, গণ্ডগোল লাগবে কিনা? এইভাবে আরো অনেক রহস্য আছে। একটা মেয়েরও 4টা পুরুষের মেজাজ তার রকম, তো সে কাকে খুশি করবে? একই সঙ্গে তাকে যদি 4টা পুরুষে ডাক দেয় তার খেদমতের জন্য, সে পূরণ করতে পারবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে একরকম কাজ দিয়েছেন, পুরুষদেরকে আরেকরকম কাজ দিয়েছেন। এবারে তালাক দেওয়ার ব্যাপারে নারীদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই কেন, এটা একটা প্রশ্ন। প্রথমত বলতে চাই, নারীদেরকেও ইসলাম তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে। কিরকম? একটা তাফভিজ, তাফভিজ মানে হল স্বামী যদি স্ত্রীকে বলে যে তুমি ইচ্ছে করে তালাক দিয়ে দিতে পারো, তাহলে সে তালাক দিতে পারে স্বামীর প্রাপ্ত ক্ষমতা অনুযায়ী। 2 নম্বর, যদি স্বামী খারাপ হয়, ইসলামী হুকুমত থাকে, তাহলে স্ত্রী কাজীর কাছে বিচার দিবে, বিচার দিলে পরে ইসলামের যে বিচারক থাকবে সেই বিচারক নিজের ক্ষমতা বলে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন করে দিবে। আর তিন নম্বর হল স্ত্রী খোলা করতে হয়, খোলা তালাক বলে যেটাকে, এগুলো অপশন খোলা আছে, কিন্তু সরাসরি মেয়ে লোকদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দেয় নাই। কি জন্য? আল্লাহ তালা ভালো জানেন মেয়ে লোকদের মেজাজ হঠাৎ করে বিগড়ে যায়, একটু তারা নাজুক তবিয়তে, লাজুক তবিয়তে হওয়ার কারণে যদি তাদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হতো ঘন্টায় ঘন্টায় তাকে তিনবার তালাক দিত ঠিকেরা। অপরদিকে তালাক দিয়ে সে চিন্তা করত, এরপরে বিপদে পড়ত, কারণ স্ত্রী নিজে তালাক দিলে মোহর পাইবে না, যে বাকি থাকে পাইবে না, তারপরে যদি কি থাকে সম্পত্তি পাবে না, এরকম ভাবে খোরপোশ পাবে না, অনেক ঝামেলা আছে। অপরদিকে একটা পুরুষ যখন তার স্ত্রীকে তালাক দিবে চারটা সমস্যার কথা আগে চিন্তা করার সমস্যা। এক নাম্বার সমস্যা হল আমি যদি বউটাকে তালাক দেই আর মোহরানা বাকি থাকে সেই মোহর আমাকে আদায় করতে হবে ঠিক কিনা, এই চিন্তা একটা মাথায় ঢুকবে। দুই নাম্বার হল এই বউকে তালাক দেওয়ার পরে যতদিন পর্যন্ত ইজ্জতে থাকবে অতদিন পর্যন্ত থাকার স্থান এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে ঠিক কিনা। তিন নাম্বার চিন্তা করবে এই মহিলার যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা যতদিন পর্যন্ত বড় না হবে অতদিন পর্যন্ত মহিলার খরচ দেওয়া লাগবে আর বাচ্চার খরচ দেওয়া লাগবে। চার নাম্বার চিন্তা করবে আমি যদি মহিলাটাকে তালাক দেই তাহলে আমার তো তালাক দেওয়ার পরে এই বিপদগুলো আছি, নতুন আর এক বিপদ আসবে, আর একটা বিয়ে করা লাগবে, সেইখানে আবার বিয়ে করতে গিয়ে বউর খরচ দেওয়া লাগবে, অলিমা খাওয়াইতে হইবে, নতুন শাড়ি কিনতে হবে, অলঙ্কার কিনতে হবে, এই সব ঝামেলার চিন্তা করে বউকে তালাক দেওয়ার যে ভূত মাথায় চেপেছিল সে ভূত ছড়ে দেওয়া ঠিক কিনা। এই জন্য ইসলাম মেয়ে লোকদেরকে তালাক দেওয়ার ব্যাপারে ওই নির্দিষ্ট কিছু নিয়ম রেখেছে, সরাসরি মেয়ে লোকদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দেয় নাই। আর পুরুষরা যেহেতু চিন্তা ভাবনা করে একটু বেশি এই জন্য তাদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে। ভাইরা আমার, এরকম ভাবে আল্লাহর বিধান আছে, আমি সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এই বিধানগুলো সব কার? এখন কেউ যদি আল্লাহর এই বিধানকে বাতিল করে অমান্য করে সে কি মুসলিম থাকবে? শয়তান কি করেছিল? শয়তান কি আল্লাহকে বিশ্বাস করে নাই? শয়তান আল্লাহকে বিশ্বাস করত কিনা? তাহলে কাফের হলো কি জন্য? আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে, তাও সেজদা না করার কারণে না, এরকম তো আদম অমান্য করেছে। আল্লাহ তার আদমকে বলেন আদম, কোরআনে আছে অকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদম এবং হাওয়াকে বললাম তোমরা জান্নাতে বসবাস করো এবং যেথায় ইচ্ছে সেথায় যাও, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, খবরদার খবরদার তোমরা এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম আল্লাহর সেই নিষেধ রক্ষা করতে পারলেন না, ফল খেয়ে বসলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন আদম তুমি কেন এই কাজটা করলা? আদম আলাইহিস সালাম বলতে পারতেন আমি এই কারণে করেছি, কোন যুক্তি পেশ করেছেন? কোন যুক্তি পেশ না করে তিনি আল্লাহকে তওবা করলেন। কোরআন বলছে কালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রাব্বুল আলামিন আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, পাপ করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, দয়া না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মাফ করেছেন কিনা? আল্লাহ মাফ করে দিলেন। পক্ষান্তরে ইবলিসকে আল্লাহ হুকুম দিলেন আদমকে সিজদা কর, ইবলিস সিজদা করল না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকেও জিজ্ঞেস করলেন ইয়া ইবলিসু মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা, হে ইবলিস আমি যখন তোমাকে হুকুম করলাম আদমকে সিজদা করো তুমি কেন সিজদা করো নাই? ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও, আল্লাহ মাফ করতেন কিনা? বোঝা গেল সিজদা না করে কাফের হয় নাই, সিজদা না করে কি হয় নাই? তাহলে আল্লাহ জিজ্ঞেস করতেন না কেন সিজদা করল না? এখনো জিজ্ঞেস করার সুযোগ আছে। আল্লাহ জিজ্ঞেস করলেন কেন সিজদা করল না, এরপরে ইবলিস কি বলল? আল্লাহর ভুল ধরা শুরু করলো। এইখানেই সমস্যা। ইবলিস বলল কালা আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে ভালো, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছ মাটি দিয়ে, আগুনের গতি হল ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে, আর মাটি যদি উপর দিকে ছুঁড়ে মারে তারপর নিচে চলে আসে ঠিকিরা। আমার ভাইরা, ইবলিস আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করল, বোঝা গেল আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যুক্তি পেশ করছে কে? ইবলিস শয়তান। এখনো যারা যুক্তি দিয়ে তর্ক করে আল্লাহর হুকুমের ভুল ধরে, আল্লাহর হুকুমকে বাতিল করে, তাদের লিডারের নাম কি? তারা কার মুরিদ? শয়তানের মুরিদ। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন আল্লাহ আদমকে না, যদি একটা পিঁপড়াকেও সেজদা করতে বলতেন তাহলে সেজদা করা ফরজ ছিল কিনা? এইখানে ইবলিস ভুল করল। ইবলিস যদি আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে, একটা হুকুমকে বাতিল করে দেওয়ার কারণে ইবলিস হয়ে যায়, কাফের হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, যারা পদে পদে আল্লাহর হুকুমকে বাতিল করলো, আল্লাহর হুকুম অমান্য করলো, চোরের হাত কালা বিধান বাতিল করলো, জেনা বিচারের বিচার বাতিল করলো, এরকম ভাবে জেনার বিপুল বৈধ লাইসেন্স দিল, সুদকে হালাল করলো, এরকম ভাবে মূর্তি বানাইল, রাস্তা মরে মরে মূর্তি, স্কুলের সামনে মূর্তি, চতুর্দিকে মূর্তি তৈরি করে মূর্তি পূজার মধ্যে স্কুলের কচি বাচ্চাদেরকে বাধ্য করলো, তারা কি মুসলমান না কাফের? এখন এদেরকে যারা ক্ষমতা দেয় ভোট দিয়ে, তাদের অবস্থা কি? যারা ক্ষমতায় বসে ভোট দিয়ে ক্ষমতায় বসায়, তাদের অবস্থা কি? এই জন্য মনে রাখতে হবে, আজকে আল্লাহ রসুলের তরিকে আমাদের কোন জায়গায় নাই, ইসলাম কায়েমের ক্ষেত্রেও নাই, দিন কায়েমের গান সেদিকে কারণ সময় লাগবে। এই হলে একদিকে আমি বলছিলাম লা ইলাহা বলে যাদেরকে বর্জন করো তারা হলে এক দল এইল, আর এক দল হচ্ছে, আর এক দল হচ্ছে একদল আলেম, এক শ্রেণী আলেম। সবার বলছিলাম যে আলেমরা আমাদের সমাজে আছে, একদল আছে মারেফাতি ভণ্ডমি করে কবর পূজা করে, এরা নিজেরা সেজদা জায়েজ করছে, কি করছে? আমার এখানে বই আছে, এই বইতে লেখছে, কি সুন্দর বই দেখেন না, আরবি লেখা উর্দু লেখা, কি সুন্দর লেখ, পীরের বই। এই পীরের বইতে লেখছে যে সেজদা দুই রকম, কয়রকম সেজদা? দুই রকম, একটা হলো সেজদায় ইবাদত, আরেকটা হলো সেজদায় তাজিমি, তাজিমি সেজদা। এটা পীরে করা যায়, পাঁচ জায়গায় জায়েজ, পাঁচ জায়গায় জায়েজ করছে। ইবাদতের সেজদা বলছে আল্লাহর জন্য খাস, আর তাজিমের সেজদা পাঁচ জায়গায় করা যাবে। লেখছে সেজদাতুন ইসনানে, দুই রকমের সেজদা, সেজদাতুল ইবাদত আর সেজদাতুত তাহিয়াতে, একটা হলো ইবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা। ইবাদতের সেজদা আল্লাহর জন্য খাস, আর সম্মানের সেজদা পাঁচ জায়গায় করা জায়েজ। দেখছে কেন? কিন্তু শরীরে জায়েজ নাই, এই পীরে বইতে দেখছে পাঁচ জায়গায় জায়েজ। কি কি? মুরিদরা পীরকে শ্রদ্ধা করতে পারবে, স্ত্রী লোক স্বামীকে শ্রদ্ধা করতে পারবে, সন্তান মা বাবাকে শ্রদ্ধা করতে পারবে, গোলাম তার মালিককে শ্রদ্ধা করতে পারবে। এইভাবে জায়েজ করে দিচ্ছে আরবিতে লেখা, এবারে বাংলা অনুবাদ আছে, যে হলুদ দাগ দিয়ে রেখেছি আমি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদেরকে তাদের প্রজারা সেজদা করে, অথচ তারা শুধু দুনিয়ার বাদশাহ, আপনি উভয় জগতের বাদশাহ, আপনাকে আমরা সেজদা করব না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা করা জায়েজ হতো তাহলে আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে, কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করা জায়েজ নেই, সেজন্য কাউকে, আমি আমাকেও না, মেয়ে লোকরা স্বামীকেও সেজদা করতে পারবে না। সুবহানাল্লাহ। বোঝা গেল আমাদের শরীয়তে, আমাদের এই দিনের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এখন যারা সেজদা জায়েজ করলো তারা কি আল্লাহ নবীর চেয়ে বুজুর্গ বেশি না শয়তান? আমার ভাইরা, এই জন্য আমি বলি আল্লাহ তাআলা কত সতর্ক, আল্লাহ তাআলা যত নামাজ ফরজ করেছেন সব নামাজে রুকু সেজদা আছে কিনা? আপনি ফজর নামাজ পড়বেন, রুকু সেজদা ফরজ, জোহরের নামাজ পড়বেন, রুকু সেজদা ফরজ, আসরের নামাজ পড়বেন, রুকু সেজদা ফরজ, জুমার নামাজ পড়বেন, রুকু সেজদা ফরজ, ঈদের নামাজ পড়বেন, রুকু সেজদা ফরজ, যত রকমের নামাজ তোমার উপরে ফরজ করা হয়েছে সব নামাজ রুকু সেজদা ফরজ, কিন্তু খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুমি রুকু করতে পারবে না, সেজদাও করতে পারবে না, ঠিক কিনা? জানাজা যদি বরফ হিসেবে হয় করা যাবে? জানাজার নামাজ বাবা আদমর হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ আকায় আন্দার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ বরফের আব্দুল কাদের জিলানে হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ শাহজালাল রহমান হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ খাজা নিজামুদ্দিন আহমদের হোক না কেন রুকু সেজদা করা যাবে না? করা যাবে না কি কেন করা যাবে না? একেবারে সামনে রাস্তা। ও আমার ভাইয়েরা, সব নামাজের রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজের রুকু সেজদা করার অনুমতি নাই। কারণটা কি? কারণ হল সব নামাজে তোমার সামনে কোন লাশ নাই, কিন্তু জানাজার নামাজে তোমার সামনে একটা কি আছে? লাশ আছে, লাশ। আল্লাহর জন্য যদি রুকু সেজদা করে তারপরে ওই ভণ্ড কবর পূজারী পীর পূজারী বলবে এই তো বুজুর্গকে সেজদা করা হচ্ছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। যে এই লাশটা যখন সামনে ছিল তখন রুকু সেজদা করতে পারল না, এরপরে লাশটা কবরে চলে গেল, মাঝখানে আড়াই মন মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য হুকুম দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? পীরকে সেজদা করা জায়েজ না হারাম? এরকম ভাবে স্বামীকে সেজদা করা জায়েজ না হারাম? মা বাবাকে সেজদা করা জায়েজ না হারাম? আল্লাহ তাআলা হারাম করলেন, পীর জায়েজ করলো। এখন পীর আল্লাহ তাআলা বসে গেছে কিনা, এই পীরদেরকে বর্জন করা জরুরি। এরপরে লেখছে এই পীরের কিতাবে যে সুরেশ্বরের পীরের দরবারে বই এটা, এখানে লেখছে সিররাত জামে নূর বইয়ের নাম। এই বইয়ের মধ্যে আবার লেখছে এক জায়গায়, বান্দা এবাদত করতে করতে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে পরে আল্লাহর সঙ্গে মিশে যায়, আল্লাহর সঙ্গে মিশে গেলে তার আর কোন এবাদত লাগে না। দলিল দিয়েছে কোরআন আয়াত দিয়ে, সূরা হিজরের 99 নম্বর আয়াত দিয়ে লেখছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। ইয়াকিন আসলে আর ইবাদত লাগবে না, ইয়াকিন আসলে কি লাগবে না? এই জন্য লেখছে যে এখন আরবিতে লেখছে আবার, মান আরাদা ইবাদাত আবাদাত সারিন ফাওয়া কাফির, যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবাদতের ইচ্ছে করেছে সেই কাফের। এবাদতের ইচ্ছে করলেও কাফের হয়ে যাবে, এবাদত তো লাগবেই না, ইচ্ছে করলেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আমার ভাইয়েরা, এটা কিন্তু সবার মধ্যেই আছে। আমাদের যারা হক্কানিপীর দাবি করে তারাও কিন্তু এই কারবারে আছে, কারণ তারা বলে যে পীর যদি শরিয়াতের বিরুদ্ধে কোনো হুকুম দেয় তাহলে তুমি ওটা মানো, পীর যদি বলে সরাবে ভিজানো দায়নামাজ জামা করতে পড়ো, আশের পাশক একটা বই আছে, এই বইটা আছে, এটা একটা এই দেশে হকানি পীর দাবি করে তারা, তাদের মধ্যে একটা বই আছে, এখানে লেখা আছে। তাহলে এখন আপনি আসেন, আল্লাহর নবী সারা জীবন নামাজ পড়লেন, এমনকি মৃত্যু রোগে আক্রান্ত যে সময় মাস্তিরে যাওয়ার মতো ক্ষমতা নাই, বুখারীর হাদিস পড়বেন, কিতাবুল সালাতে আছে, এশার নামাজ আজান হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা বড় নামাজ কি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর নবী, আপনার জন্য লোকের অপেক্ষা করছে, আপনি গেলে পরে জামাত দাঁড়াবেন। আল্লাহর নবী উযু করলেন, বেহুশ হয়ে পড়লেন, আবার উযু করলেন, আবার বেহুশ হয়ে পড়লেন, চার চারবার বেহুশ হলেন, এরপরে বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লিমিন নাস, তোমরা আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন। আল্লাহর নবী এবারে একটু সুস্থ হলেন, এবারে দুইজন সাহাবীকে ডাকলেন, এক পাশে আব্বাস আর এক পাশে বেলাল অথবা আলী, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে জামাতে শামিল হওয়ার জন্য মসজিদে যাচ্ছেন। বুখারি হাদিসে বলা হয়েছে, আরিজলাহু তাফুত্তালিবিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। তারে বলুন সুবহানাল্লাহ, যেই নবী আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, কোরআন বলছে লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া তাআখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যুরোগে আক্রান্ত অবস্থায়ও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন। এরপরে যদি কোন পীর বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, এগুলো পীর না শয়তান। কারে শয়তান মিকুনি নামাত ওলি, কারে শয়তান মিকুনি নামাত ওলি, বর ওলি নস্তলানত বর ওলি। শয়তানের কাজ করার নাম দেয় কি? ওলি। নাম দেয় কি? আল্লাহর ওলি। ওলি ঠিকই আসলে, তবে আল্লাহর ওলি না, কার ওলি? শয়তানের ওলি। ওলি কয় রকম? দুই রকম। ওলি কয় রকম? কি কি? এক হচ্ছে আউলিয়া উল্লাহ আল্লাহর ওলি, এক হচ্ছে আউলিয়া শয়তান। কার ওলি? শয়তানের ওলি। এই শয়তানের ওলি হয়ে বসে আছে। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী দেখলাম, এবারে আয়াতের অর্থটা কি তা জানা দরকার আছে না? সে তো কোরআন আয়াত দিয়ে নিবেশ করেছে। আমার ভাইয়েরা, তাফসীরে ইবনে কাসির আল্লাহ নবী এই আয়াতে ব্যাখ্যা করেছেন। নবী নিজের ব্যাখ্যা হল এই, পাবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল মাউত, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো। কি পর্যন্ত? তাহলে এখানে ইয়াকিন মানে মৃত্যু, এ নিয়ে গেছে ইয়াকিন মানে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম। এইরকম ভাবে কোরআন উপেক্ষা করছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা বর্জন করা, লা ইলাহা। এরপরে আমাদের দেশে আরো কত তরিকা আছে, পীরের মোরাকাবা করতে হয়, ঠিক কিনা? ফানাবি শেখ, পীরের কল্পনা করতে হয়, পীরের মোরাকাবা করতে হয়। বুখারী শরীফে হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাতুন, যে ঘরের মধ্যে কোন মূর্তি থাকে বা কোন প্রাণীর ছবি থাকে, কুকুর থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কি বললাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে কোন কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। তাহলে যে অন্তরের মধ্যে কোন পীরের ছবি থাকে সেই অন্তরে কি আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে? তাহলে পীরের মোরাকাবা করা যাবে? পীরের মোরাকাবা শিখে আমাদের দেশে। এরপরে আরো কত তরিকা, জিকির করার সময় বলে সবাই চক্ষু বন্ধ করে বসুন, এরপরে মনে মনে ধ্যান করুন, আমি আমার কলবের দিকে মতবাজ্য, আমার কলব পীর সাহেব কেবলার কলবের দিকে মতবাজ্য, পীর সাহেবের কলব তার পীরের দিকে, এইরকম হাজার পীরের দিকে মতবাজ্য হইয়া তারপরে আল্লাহর দিকে, এরকম বলে না? আমরা কি নামাজ পড়ার সময় পীরের দিকে কলব মতবাজ্য করাই? হজ করার সময়, যাকাত দেওয়ার সময়? তো সব ইবাদত গুলো করলাম ডাইরেক্ট আল্লাহর জন্য, আর জিকির করতে গেলে কি করতে হয়? পীরের দিকে কলম মতো অর্জু করতে হয়। এগুলো শিরিক, এগুলো কি? এই জন্য নামাজে দাঁড়াইয়া যখন আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ কয় তোর প্রশংসা শুনবো না, আগে বল তোর পরিচয় কি, তোর মধ্যে কোনো খাতা বাবা আছে কিনা, লা ইলাহা বলে সব পরিষ্কার কর, আমার জন্য খালি কর, তারপর আমি আসবো। এবারে বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, আমি কোন খাজা বাবার গোলাম না, গাজা বাবার গোলাম না, ল্যাংটা বাবার গোলাম না, পীর বাবার গোলাম না, আমি কার গোলাম? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার কাছে সাহায্য চাই। সাহায্য তোমার কার কাছে? সন্তান দেওয়ার মালিককে, হেদায়েত দেওয়ার মালিককে, ব্যবসা মানে জমি দেওয়ার মালিককে, ফসল দেওয়ার মালিককে, আইন বিধান দেওয়ার একমাত্র মালিককে? ও আমার ভাইয়েরা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে কোন ভাই মাধ্যম আছে? কোন ভাই আছে? কোন মাধ্যম আছে? এইখানে আমরা ইবাদত করলাম ডাইরেক্ট আল্লাহর জন্য, আর এরপরও আপনি বললেন যে না কোন পীর ছাড়া আল্লাহ নাকি শোনে না, তাহলে আমাদের মধ্যে কোন মতবাজ্য করেন বলবেন ইয়াকা না, বরং হল কি ইয়া কালবি মোতাবাজ্য নিরা শাইখি অকালবি শাইখি ইলা ইলাল্লাহ, এরকম ভাবে একটা আহ্বানাই চাইবে যে আমার কলম পীরের দিকে মতবাজ্য, পীরের ভাইয়ের মতো তা বাঙালির মতবাজ্য, এরকম আছে নাকি? আমার ভাইরা, এই জন্য শিরিক মুক্ত হবেন। আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা আগে পরিষ্কার করো, পুরাতন বিল্ডিং রংগুলো আগে পরিষ্কার করা, এরপরে ইল্লাল্লাহ বলে গ্রহণ করা, এটা হলো ইল্লাল্লাহ দিন আমানু। আমানুর মধ্যে আমি ব্যাখ্যা দিতে যাচ্ছি না, আমানুর মধ্যে আছে আল্লাহর পর ইমান, আল্লাহ আছেন এবং আল্লাহ একক তাওহীদ বলে যেটাকে, শিরক মুক্ত। এরপরে দুই নম্বর তিন নম্বর হল আল্লাহর হুকুমগুলোকে মেনে চলা, এরপরে আল্লাহর আদেশ নিষেধগুলোকে পরিহার করা, এইরকম ভাবে আল্লাহকে বিশ্বাস করা হলো ইল্লাল্লাহ দিন আমানু। আমানুর পরে দুই নম্বর কাজ হচ্ছে কি, ও আমিনুস সলিহাত, কি করতে হবে, নিজেও ন্যাক আমল করতে হবে, আমল করতে হবে। এমন না যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না, পাঁচ অক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ধনী হলে এগুলো করতে হবে, এরকম ভাবে সত্য কথা বলতে হবে, বিবিকে পর্দা রাখতে হবে, হালাল রুজি খেতে হবে, এই সবগুলো কি এবারও এগুলো করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এরপর তিন নম্বর হল ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের দাওয়াত দিতে হবে, দাওয়াত দিব হকের দাওয়াত, সত্য এবং কোরআন সুন্নাহ থেকে দাওয়াত, না কোন তরিকার দাওয়াত। আপনাদের মনে রাখতে হবে কোন তরিকার দাওয়াত দেওয়া চলবে না, কোন পীরের তরিকার দিকে মানুষকে ডাকা যাবে না, ডাকো কার দিকে, কোরআন পরিষ্কার বলছে উদ্উ ইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ডাকো। কোরআনে আয়াত স্পষ্ট আছে আমান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির চেয়ে আর কার ভালো কথা হতে পারে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে, কার দিকে ডাকবো, কার দিকে না, কোন তরিকার দিকে, আমার ধারে ইসলামের দিকে ডাকতে, ইসলামের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর ইবাদতের দিকে ডাকতে হবে, এছাড়া আর কোন খাস কোন তরিকা পরিকা নাই। ওয়ামিলা সালিহান ওয়া তাওয়াসাউ বিল হাক্কে, হকের দাওয়াত দিতে হবে। আজকে দাওয়াত চলছে বাংলাদেশে, দাওয়াতুল হকের নামে একটা দল আছে, বিভিন্ন দল তৈরি করেছে, ইসলামের দল তৈরি করা জায়েজ না হারাম, দল তৈরি করা জায়েজ নাই। এখন আমাদের দেশের দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাফাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, নিশ্চয় বনি ইসরাঈল 72টা ফেরকায় বিভক্ত হয়েছিল, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত অচিরে 73টা ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতি, কোন দল জান্নাতি, একটি দল জান্নাতি হবে। কেইলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কারা, কি তাদের পরিচয়, কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই মতের উপর আছি, যেই পথের উপর আছি, এই দলটা একমাত্র নাজাত পাবে, বাকি সব কোথায় যাবে, আল্লাহর নবী বলছেন যে আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপর আছি। আল্লাহ নবীর সাহাবীদের সময়, আল্লাহ নবীর সময় এই সমস্ত তরিকা বরিকা ছিল, যেটা ছিল না ওইটা মানা যাবে না, যেটা ছিল সেটা মানতে হবে, ঠিক না? আল্লাহ নবীর তরিকা ছিল চিস্তি আর কাজে, এগুলোর তরিকা ছিল, কোন পীরের তরিকা ছিল, ছিল না, সাহাবীদের কোন তরিকা ছিল না, একটা তরিকা ছিল ইসলাম, একটা তরিকা ছিল কি, এই তরিকাগুলো তৈরি করে আজকে আমাদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে। আমি বলে থাকি যে একজন রাখাল তিন মালিকের ছাগল বলত, এখন ছাগল ডেলি পেস লাগে, এক মালিকের টা আর এক মালিকের ঘরে যায়, ও রাখাল মার খায়, শেষ পর্যন্ত চিন্তা করলো যে ঠিক আছে এখন ছাগল আর পেস লাগবে না, এক মালিকের ছাগলের কান ছিদ্র করলো আর বললো এটা হলো অমুক ব্যক্তির ছাগল, আর এক মালিকের ছাগলের নাক ছিদ্র করলো এটা অমুকের ছাগল, আর এক মালিকের ছাগলের গায়ে রং লাগাই দিল এটা অমুকের ছাগল। ঠিক এরকম ভাবে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে বিভিন্ন তরিকায় ভাগ করে দিয়ে মুসলমানদের টুপি ভাগ করে ফেলছে, এটা এই পীরের মধ্যে টুপি এরকম, ওই পীরের মধ্যে টুপি একরকম, পাগড়ির কালার পর্যন্ত ভাগ করেছে, ঠিক কিনা? আমাদের মনে রাখতে হবে মুসলমানদের দল কয়টা, মুসলমানদের ইমাম থাকবে কয়জন, একজন ইমাম থাকবে, আবু বকর সিদ্দিক একজন খলিফা ছিলেন, সারা দুনিয়ার খলিফা কয়জন, আবু বকরের পরে একজন ওমর পুরা দুনিয়ার খলিফা, এরপরে ওসমান একজন খলিফা, মুসলমানদের খলিফা কয়জন, আর পীরদের খলিফা কয়জন, হাজার হাজার। এই জন্য মনে রাখতে হবে ইহুদি খ্রিস্টানরা, আজকে খ্রিস্টানরা মুসলমানদের এটা নিয়ে গেছে, খ্রিস্টানদের পোপ কজন, পুরা দুনিয়ার খ্রিস্টানদের পোপ একটা, কয়টা, রোমে আছে, যখন একটা পোপ মারা যায় পুরা দুনিয়ার খ্রিস্টানদের বিচক্ষণ আলেম যারা ওদের ধর্মের, এরা একাত্র হইয়া তারপরে আর একজনকে ইমাম বানায়, আর মুসলমানদেরকে কইছে তোমরা পীরের মধ্যে ঢুকে দাও, তরিকা আলাদা বানাও। মুসলমানদেরটা ওরা নিয়ে গেছে আর ওদেরগুলো মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য মনে রাখতে হবে এই কথাগুলো আজকে আপনারা শুনতেছেন, অনেকে অবশ্য রোমানি সাহেব যদি এলাকায় আসেন অনেকের কাছে পুরাতন, কিন্তু অনেকের কাছে অত্যন্ত যে কি বলে এত যুগ যুগ থেকে এত বড় বড় আলেমরা এই তরিকাগুলো পালন করে আসছেন আর এখন ইনারা বলতেছেন কোন তরিকা নাই, এটা কেমন কথা? অনেক বুজুর্গদের নাম বলবেন আমাদের তরিকা না, ওনারা তরিকা তৈরি করেন নাই, আব্দুল কাদের জিলানি বলেন নাই যে তোমরা আমার নামে একটা তরিকা তৈরি করো, মহিউদ্দিন চিশতি বলেন নাই যে আমার নামে চিশতিয়া তরিকা তৈরি করো। এরকম ভাবে কোন বুজুর্গ যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হয়ে থাকে, তিনি আল্লাহওয়ালা হয়ে থাকলে অবশ্যই আল্লাহ রাসূলের তরিকায় হেবাদত করেছেন, নিজে মন গড়া কোন তরিকা তৈরি করেন নাই। আর যদি মন গড়া তরিকা তৈরি করেও থাকে তাকে আমরা মানতে পারবো? আমরা মানব কার তরিকা? রাসূলের তরিকা। সুতরাং রাসূলের তরিকা বাদ দিয়ে যত মন গড়া তরিকা তৈরি হয়েছে, যত বড় বুজুর্গ বলুক, যত বড় পীর বলুক, যত বড় আলেম বলুক, মানা যাবে না, বর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার সাহাবীরা যেই কাজটা করি, এইটা যারা করবে, এই তরিকা যারা চলবে, একমাত্র তারা নাজাত পাবে, বাকি সব জাহান্নামে যাবে। এবারে সাহাবীরা প্রশ্ন করলেন, 1400 বছর পরে ওই নলির লোকেরা আপনাকেও দেখবে না, আপনার সাহাবীদেরকেও দেখবে না, তারা কি করে নাজাত পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার দিচ্ছেন, তারা তৌফিকুম আমরাইন, তারা তৌফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি। কয়টা জিনিস? সেই দুটো জিনিস কি না? বড় বড় বিশ্বাস, বড় বড় আলেম, বড় বড় বুজুর্গ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, তারা তৌফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, পদচ্যুত হবে না, তোমরা বিভ্রান্ত হবে না, গোমরা হবে না, যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিস ধরবে। কয়টা জিনিস? সেই দুইটা জিনিস কি কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হলো আল্লাহর কোরআন, আরটা কি? সহি হাদিস। হাদিসের ক্ষেত্রে সহি হাদিস বলতে হবে, কারণ এখন হাদিসও জাল হয়ে গেছে, অনেক হাদিস মিথ্যা, হাদিস না আল্লাহ নবীর নামে তৈরি করেছে, ঠিক না? ওই যে শুনবেন হাদিস বানাইলো, মাল্লা শাইখা, আরবিতে বললে হাদিস হয়ে যায়, মাল্লা শাইখা লাহু ফাশাইখু শয়তান, যার কোন পীর নাই তার পীর কি? হাদিস বানাই দিল, কুলুবুল মুমিনিন রাসূলুল্লাহ, মুমিন বান্দার কলব আল্লাহর আরশ, আছে না এরকম? এগুলো সব জাল এবং ভুয়া, সবগুলো কি? কোন হাদিসের কিতাবে নাই? হাদিসের কিতাব খুঁজে পাইবেন না, পাইবেন কোথায়? এইসব বইতে পাইবেন, এই যে পীরদের বইতে আছে, এই বইগুলোতে লেখছে নিজেরা তৈরি করে করে আল্লাহ নবীর নামে মিথ্যা হাদিস, জাল হাদিস তৈরি করে তারপরে বানিয়েছে, এইগুলো বর্জন করতে হবে, সহি হাদিস মানতে হবে। এই জন্য বলছি হাতে হকের দাওয়াত দিতে হবে। এবারে হকের দাওয়াত দিতে গেলে 4 নম্বর কাজ বাধা আসবে, কি আসবে? আল্লাহর নবী যেদিন এই তাওহীদের দাওয়াত দিলেন সেদিন বাধা শুরু হল। এরপরের দিন আবু জাহেল আবুল হাবরা আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে গেল, গিয়ে বলল যে আবু তালেব তোমার ভাতিজাকে বারণ কর, বাপ দাদার যুগ থেকে করে আসলাম, বলেন এরকম? বাপ দাদার যুগ থেকে করে আসলাম, আমাদের সমাজে এখন এই কথাই বলে, কোরআন হাদিসে আছে কিনা তা দেখে না, দেখে কি? বাপ দাদার যুগে করে আসলাম, এই মিলাদ করে আসলাম, 3 দিনে মিলাদ খাইয়ে আসলাম, 40টা খাওয়াইলাম, জুমাত খাওয়াইলাম, আর এখন এই মৌলবীরা বলে কি এটা করা যাবে না, এগুলো বেদাত, তারপরে আমরা পীর সাহেবের তরিকা মেনে আসলাম, তরিকার জিকির করতে করতে বুড়ো হয়ে গেলাম, এখন এগুলো তরিকা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, সূরা নিসার 59 নম্বর আয়াত বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা ওটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ফিরিয়ে দাও, মানে কোরআনের সঙ্গে মিলাও, হাদিসের সঙ্গে মিলাও, কোরআন হাদিসের যা মিলবে ওটা মানা যাবে, যা মিলা যাবে না তা মানা, বোঝা গেল পরিষ্কার? আমি এই কথার অর্থ হচ্ছে, আমরা এই দুধ খাই না, দুধের মধ্যে পিঁপড়া পড়ছে, এখন কি পিঁপড়া শুদ্ধ খাইবে না পিঁপড়া ভাই খাইবে? আমরা ওইটা বলতে চাই, বিশ্বাবাদের সব খারাপ করে তারা, কিন্তু সবাই যে সব খারাপ করে অনেক ভালো কাজ তারা করে, অনেক ভালো কাজ তারা করে, কিন্তু ওই যে পিঁপড়া ঢুকেছে কিছু, এই পিঁপড়া গুলো বর্জন করতে হবে। তরিকা মরিকা বাদ দিয়ে একজন ওস্তাদ, একজন শিক্ষক, একজন আলেম ইসলামের দাওয়াত দিবে, আমরা তাদের কথা শুনবো, এটা কোনো সমস্যা নাই। কতটুকু শুনবো? কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু বলবে অতটুকু মানব, কোরআন সুন্নাহর বাইরে যতটুকু বলবে তাকে মানা যাবে? এটা ক্লিয়ার হতে হবে। এইটা ক্লিয়ার হলে তাহলে আসাদু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, আর নইলে পীরের ছবি যদি অন্তরে রাখেন, কলবে পীরের মোনাকাবা করেন, শিরিক বসাইলেন, আপনারা ইন্নিয় জাত মুখস্থ আছেনা, ওটা পড়বেন, ওখানে বলা আছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, নিশ্চয় আমি আমার চেহারা মতো আরজু করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান আল্লাহর দিকে, মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, হানিফান সম্পূর্ণরূপে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলাম, সব বাতিলকে বর্জন করলাম। এরপরে বলা আছে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই জন্য মনে রাখতে হবে শিরিক করা যাবে না। আজকে আমাদের সমাজে শিরিক আর বেদা, এই বরগুনাতে সেদিন আসলাম, শুনি কি গাজী কালুর ওরস চলে, কি চলে? গাজী কালুর ড্যাক যায়। এই গাজী কালু কে ছিল কোন খবর আছে? গাজী কালুর মাজার, আল্লাহ নবীর সাহাবীদের মাজার আছে? মাজারও নাই, কোথাকার খবর তাও নাই, নিজেরা তৈরি করে। এই যেগুলো চলল গাজী কালুর মাজার, মাইজ ভান্ডারের মাজার, সিলেটের মাজার, আজমিরের মাজার, মাজার আর মাজার, আপনি মক্কা মদিনায় যান, মক্কা মদিনায় কোন মাজার আছে? আমার ভাইয়েরা, মক্কা শরীফে আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান আছে জান্নাতুল মুআল্লা, কি নাম? এখনো কবর দেওয়া হয় একটা আর দুইটা, প্রতি নামাজের পরে কবর হয়, জানাজা হয়, ওখানে কবর দেওয়া হয়, ওইখানে গিয়ে দেখবেন বিশাল কবরস্থান। এই কবরস্থানে একটা কবর আছে কার জানেন? আল্লাহর নবীর প্রথমা স্ত্রী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা, ইসলামের প্রথম বাণী যেই মহিলার কানে পৌঁছে এবং ইসলাম গ্রহণ করেন, আল্লাহর নবীর একটা সন্তান ছাড়া সমস্ত সন্তানদের মা যে মহিলা, কি নাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার কবর মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানে। আমি তো বহুবার গেছি, যারা গেছে এদেরকে জিজ্ঞেস করবেন, আল্লাহর নবীর স্ত্রী খাদিজার কবরে কোন বিল্ডিং আছে? কোন চাদর আছে? কোন মোমবাতি আছে? আগরবাতি আর খাজা বাবার আছে? গাজা বাবারা কেউ নাই, খালি চতুর্দিকে দেওয়াল ছাড়া একটা সাইনবোর্ড নাই, কিচ্ছু নাই, কোন সেজদা নাই, আগরবাতি মোমবাতি নাই। আবার আপনি মদিনা শরীফ চলে যান, মদিনা শরীফে আল্লাহর নবীর রওজা জিয়ারত করে বের হলে সামনে একটা বিশাল কবরস্থান পড়বে, জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিতে কম পক্ষে হলেও 10,000 সাহাবীদের কবর আছে। এই কবরস্থানে আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমার কবর আছে, আল্লাহ নবীর স্ত্রী আয়েশার কবর আছে, এই কবরস্থানে আল্লাহ নবীর খলিফা ওসমানের কবর আছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর পরপর দুইটা মেয়ে যিনি বিয়ে করেছেন, জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী ওসমানের কবর সেখানে আছে। আপনারা গিয়ে দেখবেন চতুর্দিকে দেওয়াল দেওয়া ছাড়া ওইখানে আর কোন কবরে কোন পাকা বিল্ডিং আছে? কোন মাজার তৈরি করা হয় নাই, কোন চাদর নাই, কোন আগরবাতি নাই, কোন মোমবাতি নাই। আবার আপনি অহুদের পাহাড়ের কাছে চলে যাবেন, অহুদের প্রান্তরে যেখানে আল্লাহ নবীর দান দান শহীদ হয়েছিল, যুদ্ধ হল, ওই যুদ্ধে আল্লাহ নবীর আপন চাচা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, সেখানে তার কবর আছে। ওই কবর স্থানেও চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরে কোন বিল্ডিং নাই, কোন চাদর নাই, কোন আগরবাতি মোমবাতি নাই, আছে কেন নাই? সাহাবিদের কবরে চাদর দেওয়ার লোকের অভাব ছিল, এই জন্য নাকি? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মৃত্যুর তিন দিন আগে, মৃত্যুর তিন দিন আগে বিছানায় শুয়ে বললেন, লানাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুক। কেন লানত দিচ্ছেন? রহমতের নবী মৃত্যুর বিছানায় শুয়ে লানত দিচ্ছেন ইহুদি খ্রিস্টানদেরকে কেন? ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহি ওয়া সালিহিহিম মাসাজিদ, ওরা ওদের নবী এবং বুজুর্গেরা যখন মারা যেত তাদের কবরগুলোকে সেজদার স্থান বানাইত। লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, ওয়া আমার সাহাবীরা খবরদার খবরদার, তোমরা আমার মৃত্যুর পরে আমার কবরকে সেজদার স্থান বানাইবা না, পূজার স্থান বানাইবা না। এজন্য আল্লাহর নবীর কবরে সেজদা হয় না, আল্লাহর নবীর কবরে আগরবাতি মোমবাতি দেওয়া হয় না। এরকম সাহাবীদের কবরে চাদর নাই আগরবাতি মোমবাতি নাই, ঠিক কিনা আমার ভাইরা? নতুবা চাদর দেওয়া যে ভালো কাজ হতো, সাহাবায়ে কেরামদের কবরে মানুষ সুতার চাদর নয়, মানুষ তার কলিজার ছিঁড়ে তা দিয়ে চাদর তৈরি করার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? দিচ্ছে না কি জন্য? আল্লাহ নবী লানত করেছেন, গজবের দোয়া করেছেন, বদ করেছেন সেজন্য। ভাইরা আমার, আজকে আমার দেশে মানুষেরা বিপদে পড়লে কবরে দৌড়ায়, মক্কার কুফফাররাও বিপদে পড়লে দৌড়ে কার কাছে, এমনকি শয়তানেও বিপদে পড়ে দোয়া করেছে কার কাছে? শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কার হল বিপদে পড়ছে না, বিপদে পড়ে দোয়া করেছে কার কাছে? রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো, প্রার্থনা করলো কার কাছে? বিপদে পড়ে শয়তানও দোয়া করে কার কাছে? আর আমার দেশের মুসলমান নামধারী লোকেরা বিপদে পড়ে দৌড়ায় কোথায়? মাজারে দৌড়ায়, কবরে দৌড়ায়, মাজারে দৌড়ায়। আর মির্জাগঞ্জে দানবাসী দানায় খলিফার বাক্স আছে না এরকম, কবির খলিফার বাক্সে পয়সা দিয়ে মাদ্রাসা চালায়। আমি বলবো বেশাখানা দিয়া হারাম মদের দোকান দিয়া এই দিয়ে যদি মাদ্রাসা চালায় তাই না হারাম? বেশাখানার পয়সা যেরকম হারাম, মাজারের পয়সা তার চেয়ে বেশি হারাম। কারণ বেশাখানার পয়সা বেশাখানা হারাম হারাম, আর এইখানে হারাম করে ইবাদতের নাম দিয়ে কি নাম দিয়া? এই জন্য শয়তান বেদাত করলে খুশি বেশি হয়, চুরি করলে খুশি হয় না, জেনা করলে খুশি হয় না। কারণ চোর যখন চুরি করে সে বোঝে এটা এবার এটা কি পাপ, এটা কি? একটা জেনাকার যখন জেনা করে তখন বুঝে কি এটা পাপ, এটা বুঝে সে যে কোনো সময় তওবা করতে পারে। কিন্তু একটা বেদাতি যে বেদাত করে সবের কাজ মনে করে, কি কাজ মনে করে? সে তো আর তওবা করবে না। এই জন্য শয়তান খুশি হয় জেনা করলে, চুরি করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, যত খুশি হয়। তার চেয়ে বেশি খুশি হয় কিসে? বেদাত করলে বলে। কারণ বেদাতি বেদাত কাজ করে কি জন্য? সবের কাজ মনে করে। মানুষ মরলে পরে তিন দিনবার খাওয়ান দেয়, কি সুন্দর হুজুরকে ডাকাইয়া আদর যত্ন করে খাওয়ায়, পয়সা দেয়, সবের জন্য দেয় না, সবের জন্য দেয়, যায় তা হারাম, বেদাত হারাম, নিজে হারাম কাজ করছে পয়সা দিয়ে। তাহলে কি করবেন আপনি? দান করতে দেরি করেন, মসজিদ আছে একটা মসজিদ বানাই দেন, মাদ্রাসা করেন সরকার জারিয়ার কাজ, গোপনে গরিবদেরকে সাহায্য করেন, এগুলো সবের কাজ, তা করবে নাকি? একটা ছেলেকে গরিব ছেলে মাদ্রাসায় পড়ে ওর খরচা দিয়ে দেন না? এরকম বহু ছেলেরা, আমি আগে এটা করতাম, আমার এলাকার ছেলেদেরকে বলতাম, মাদ্রাসায় গরিবদেরকে বলতাম যে ছেলেদেরকে দাও, আর আমি ঢাকার থেকে কিছু লোকদেরকে বলতাম যে আপনারা এদের খরচাপাতি দেন। এখনো আছে এটা, অনেক ছেলে এখনো ঢাকায় আছে, আমার এখানে পড়ে, গরিবদের ছেলেরা পড়ে, অনেকে হাফেজ হয়ে আলমে আসছে, আর কিছু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আপনাদেরকেও বলি, আপনাদেরকে বলি, যদি এরকম কারো ছেলে থাকে সত্যিকার মাদ্রাসায় পড়াইতে চায়, খরচপাতি চালাবার ব্যবস্থা নাই, আপনি দিয়ে দেন ইনশাআল্লাহ, আল্লাহ আস্তে দিয়ে দিবেন। তবে ঘন ঘন দাওয়া দিতে পারবেন না। আমার ইতিহাস যারা জানে, বাড়ির লোকে আমার এখানে আসতে অনেক লোক, আমি বাড়ি থেকে চলে গেছি, কেউ জানেও না কোথায় গেছি। আমার ভাইদের বিয়ে খাওয়া, বোনদের বিয়ে খাওয়া, এইটা আমার নসিব একটাও হয় নাই। এই জন্য মনে রাখতে হবে, ছেলে নেলি কয় কি ফোন করে, একটু ভাইয়ের বিয়া বোনের বিয়া ছেলে নষ্ট করে দেয়। আমার কাছে কোনো ছেলে দিলে একেবারে বিদায়, লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত কোনো দাবি করতে পারবেন না। এরকম শর্তে দিতে পারে, ইনশাআল্লাহ আলেম হয়ে আসবে। যাই হোক, বলতেছিলাম যে বিষয়টা এগুলো সবের কাজ, আপনি এগুলো করবেন না। করবেন কি? যত বেদাত আছে এগুলো করবেন। সেজন্য আমি আলোচনা করতেছিলাম, অতওয়াসাও বিল হককে হকের দাওয়াত দিবেন, আপনার হকের দাওয়াত দিবেন, এটা আপনার কর্মসূচি। চার নম্বর কাজ হল সবর, হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, সেই বাধা মোকাবেলা করতে হবে। এখন বাধা নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে, আজকে আর এখানে আলোচনা করতে যাচ্ছি না, অনেক সময় হয়ে গেছে। আল্লাহর নবীকে বাধা দেওয়া হয়েছে, আবু তালিবের কাছে গেছে লোকেরা যে তোমার ভাতিজাকে লাই লাই দাওয়াত বন্ধ করতে পারো, বা তোমার যুগ থেকে কাজগুলো করে আসছি, মূর্তি পূজা করেছি, আর এখন এগুলো চলবে না। আল্লাহর নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে গিয়ে বলল, আবু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে এই লোকেরা কি অনুরোধ করছে শুনো। এবার লোকেরা বলল, তুমি সুন্দরী নারী চাও, সুন্দরী নারী বিয়ে করে দেওয়া হবে, ধনী হতে চাও, মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেওয়া হবে, আর যদি নেতা হতে চাও, মক্কার নেতৃত্বের মুকুর তোমার মাথায় পরিধান করে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, জন্মের আগে আব্বাকে হারিয়েছি, জন্মের কয়েক বছর পরে মাকে হারালাম, দুই বছর দাদার কাছে ছিলাম, এরপরে আট বছর বয়স থেকে আপনি আমাকে লালন পালন করেছেন, আজকে আপনি ভালো করে শুনে রাখুন, মক্কার নেতারা আমাকে যে লোভ দেখাচ্ছে এগুলো না, যদি ওর আসমানের সূর্যটা পর্যন্ত আমার এক হাতে তুলে দেয়, আসমানের চাঁদ পর্যন্ত আর এক হাতে তুলে দেয়, আমি মুহূর্তকালের জন্য আল্লাহর এই দিনের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করতে পারব না। ভাইরা আমার, এরপরে শুরু হল নির্যাতন জুলুম, শেষ পর্যন্ত আল্লাহর নবীকে হত্যা করার জন্য চক্রান্ত করা হল। আপনারা সেই ইতিহাসগুলো জানেন। কাজী দিনের কাজ করতে গেলে, সহিভাবে করতে গেলে বাধা আসবে। সাইয়েদ কুতুব মিশরে একজন বড় আলেম ছিলেন, উনি এই যে আমরা যে বক্তব্য দিলাম এই রকম একটা বক্তব্য দিলে মিশরে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোন শাসকের আইন চলবে না, কোন বিধান চলবে না, আল্লাহর আইন ছাড়া কিছু চলবে না। এরপরে বই লেখলো মালে ফিত্তরিক, এই বইয়ের কারণে ওনাকে ফাঁসির হুকুম দেওয়া হল। ফাঁসির আগের রাত্রে একজন মৌলবী সাহেব গেল ওনার কাছে, উনি জিজ্ঞেস করেন, তুমি কে? আমি জেলখানা মসজিদের ইমাম সাহেব। কেন আসছো? কাজে আপনার তো কালকে ফাঁসি হবে, আর জেলখানায় মুসলমান যাদের ফাঁসি হয় তাদেরকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করি, কালিমা পড়াই। উনি বললেন, আশ্চর্য কথা, তুমি কালিমা পড়ো? হ্যাঁ। আচ্ছা পড়ো তো, কি কালিমা পড়ো? আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। তো বললেন, দেখো তুমি যেই কালিমা পড়াও, আমি এই কালিমা পড়ার কারণে ফাঁসিতে যোগ দিতে যাচ্ছি। যেই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য পয়সা দেয়, ওই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক না। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে বেতন দেয় পড়াবার জন্য, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে ফাঁসিতে ঝুলায়। বোঝা গেল আমরাও সত্যিকার অর্থে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে পড়ি এবং দাওয়াত দেই, বাধা আসবে, সেই বাধার মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওয়াতাওয়াসাও বিল হাক্কে ওয়াতাওয়াসাও বিস সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসলে সফর থেকে আসছি, বোঝা এই জন্য কথাবার্তা যেভাবে সাধারণ গুছানো হওয়া দরকার ছিল তা হয় নাই। এরপরে আলোচনা একটু কঠিন আলোচনা, এগুলো বুঝতে আসলে সময় লাগে। তো এই জন্য এলাকার রুচি সম্পর্কে আমার জানা নাই, যে কারণে লোকজন অনেকটা চলে গেছে। আপনারা যারা বসে আছেন, আপনাদের খাসভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত হয়ে, বেদাত মুক্ত হয়ে, সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়ে মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন।